بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج اذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحه قلنا لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم اخرجه مسلم في صحيحه মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন সমস্ত দয়ালুদের বড় দয়ালু, যিনি রহমত, যিনি দয়াকে সৃষ্টি করেছেন এবং 99টি তার কাছে রেখেছেন আর একটিকে সমস্ত সৃষ্টি জগতের মাঝে ভাগ বন্টন করেছেন, সেই এক 100 ভাগের এক ভাগ করে এক ভাগ এই রহমত, দয়া, মায়া যা শুধু মানব জাতির মাঝে নয় সমস্ত সৃষ্টিকুল মখলুকাতে আল্লাহ ভাগ করে দিয়েছেন, মানুষ, জিন, পশু, পাখি সমস্ত কিছুর মাঝে ভাগ করে দিয়েছেন। ওয়াবেহা ইয়াতা রাহামুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই একটি দয়া থেকে যা ভাগে সমস্ত সৃষ্টি পেয়েছে, প্রত্যেকে একটু একটু করে ভাগ পেয়েছে, এই ভাগ থেকেই প্রত্যেকে দয়া করে থাকে, মায়া করে থাকে। মা বাবা নিজের ছেলে মেয়েদের উপর দয়া করে থাকে, ভাই বোনেরা ভাই বোনদের উপর দয়া করে থাকে, একজন মানুষ মানুষ হিসাবে অপর মানুষের উপর দয়া মায়া করে থাকে, একটা সৃষ্টি আর এক সৃষ্টির উপর দয়া মায়া করে থাকে, গরু ছাগল, হ্যাঁ, পশু পাখি, কীট পতঙ্গ তাদের বাচ্চাদের উপর দয়া করে। সুবহানাল্লাহ, এ হচ্ছে একটা রহমত, তার 99 গুণ বেশি রহমত কার কাছে রয়েছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খাস রেখেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলছে ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আমার রহমত আমার ক্রোধের ওপর বিস্তার লাভ করেছে, প্রাধান্য পেয়েছে। মানুষ যখন পাপ করে তখন আল্লাহর রাগ হয়, ক্রোধ হয়, গজব হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর মায়া দয়াও করেন। দয়া মুমিনদের ক্ষেত্রে যারা ইমানের অবস্থায় মৃত্যুবরণ করতে পারবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, তাদের উপর আল্লাহর গজব ক্রোধের উপর মায়া, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রহমত প্রাধান্য পেয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী আজাব দেবেন না মুমিনকে। সালাত এবং সালাম নাযিল হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি রাহমাতুলিল আলামিন। মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দয়ালু ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব। তার মতো দয়ালু পৃথিবীতে তার পূর্বেও কেউ ছিল না, তার যুগেও কেউ ছিল না, আর তারপরে কিয়ামত পর্যন্ত কেউ দয়ালু হতে পারে না। মানুষ যে যত বেশি দয়ালু হয় তত বেশি দরুদি হয়, হিতাকাঙ্ক্ষী হয়, হ্যাঁ, শুভ কামনা করে থাকে, মঙ্গলকামী হয়। জি, আজকে আলোচনার বিষয়বস্তু পিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি প্রসিদ্ধ হাদিসের প্রথম অংশ, আদ-দীন আন-নসিহা। দীন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, দরদি হওয়ার নাম, শুভ কামনার নাম। দীন হচ্ছে মানুষ যেন প্রত্যেকটি ক্ষেত্রে, যে ক্ষেত্রগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেছেন, এই প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে আন্তরিক হন না। যেমন আমরা এই ভাষাটি ব্যবহার করি, অমুক ব্যক্তি অমুক সম্পর্কে বড় আন্তরিকতা রাখে, হ্যাঁ, তার ভিতরে কোন সামান্যতম কোনো কিছু অপ্রীতিকর নেই যে তার কোন খারাপ চাইবে মন্দ চাইবে, এই আন্তরিকতা। এ নাসিহা শব্দটি অত্যন্ত ব্যাপক এবং এই নাসিহা শব্দটি কোরআনে কারিমে অনেক জায়গায় উল্লেখিত হয়েছে। নাসিহা শব্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অনেক হাদিসে রয়েছে। নাসিহা, এই নাসিহার ব্যাখ্যা করব। নাসিহা নুন সাদ হা, এর মানে হচ্ছে কোনো কিছু নিখুঁত নির্ভেজাল হওয়া। আর নুসহু মানে খুলুসু শাই, ভাষাবিদরা বলেছেন আরবি ভাষার অভিধানে ডিকশনারিতে যে নসিহা হচ্ছে কোনো কিছুর নিখুঁত নির্ভেজাল হওয়া। আপনার কোন মানুষের ক্ষেত্রে যেন অন্তরে সামান্যতম কোন ভেজালের সংমিশ্রণ না থাকে, এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আপনার অন্তর তার কল্যাণ কামনার ক্ষেত্রে। শুধু মানুষের ক্ষেত্রে নয়, যে ক্ষেত্রগুলি এখানে হাদিসে বর্ণনা করা হয়েছে অত্যন্ত ব্যাপক বিষয় রয়েছে। এই নসিহাকে যদি সঠিকভাবে মানুষ বুঝে নেই, আর বুঝার পরে, কারণ আগে বুঝতে হবে, এলম হাসিল করতে হবে, বুঝে নেওয়ার পরে যদি তার প্রতি আমল করে, তার বাস্তবায়ন করে, তার বাস্তব রূপ দিতে পারে, কাজে কর্মে পরিণত করতে পারে, তাহলে এটি হচ্ছে পূর্ণাঙ্গ দিন। এটি হচ্ছে পূর্ণাঙ্গ দিন, যেই দিন আল্লাহ মনোনীত করেছেন ওয়ারাদাইতু লাকুমুল ইসলাম দীন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আদ্দিন আন নসিহা। হাদিসের আলোচনা শুরু করার আগে কোরআনে কারিমের একটি আয়াত সূরা তাওবা রয়েছে, আয়াত নম্বর 91, তাতে এই নসিহতের কথা উল্লেখ করেছেন রব্বুল আলামিন। এখানে জিহাদের ময়দানে যাওয়ার ক্ষেত্রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুকুম হইত, তখন যারা সুস্থ সবল মানুষ, শরীয়তে কোনো ওজর নাই, হ্যাঁ, তাদের সকলের ওপর ফরজ হয়ে যেত। যেমন তাবুকের যুদ্ধের সময় সকলের জন্য তাবুকে রওনা হওয়া ফরজ ছিল। তারপর আল্লাহ রাব্বুল ছাড় দিয়েছেন যে সব লোকদেরকে তাদের কথা বলতে গিয়ে বলছেন, লাইসা আলা দুআফাই ওয়ালা আলাল মারদা, যারা দুর্বল একেবারে অচল মানুষ, ওয়ালা আলাল মারদা, আর যারা রুগ্ন মানুষ অসুস্থ, ওয়ালা আলাল্লাযিনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুনা হারাজ, আর ওই সব লোকেরা যাদের কাছে কোন অর্থ সম্পদ নেই, যে যে হাতে যাব কি নিয়ে যাব, খালি হাতে যাব, নেই একটা বাহন, অনেক দূরে যেতে হবে, একটা বাহনও নেই, উঁটের ব্যবস্থা নেই, ঘোড়া তো দূর কথা, উঁট নেই, টাকা পয়সা নেই, রাস্তা খরচ নেই, যাদের কাছে এরকম কিছুই নেই, আর কেউ এই সাজ সরঞ্জাম দিতেও পারল না, কোন অসুবিধা নেই, কোন আপত্তি নেই, বলছেন যে লাইসা, শেষখানে কি বলছেন, হারাজ, কোন আপত্তি নাই আল্লাহর পক্ষ থেকে, কোন তিরস্কার নাই যে কেন গেল না জিহাদের ময়দানে। তবে বাড়িতেও যদি থাকে এ ওজর নিয়ে, কি অসুস্থ হওয়ার কারণে, রোগী হওয়ার কারণে, অথবা সাজ সরঞ্জাম ছিল না সেই জন্য যেতে পারেনি, শরীয়তে ওজর ছিল, আল্লাহ মাফ করবেন, তবে বাড়িতে বসে কি করতে হবে, ইযা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি, যদি আল্লাহর হিতাকাঙ্ক্ষী হয় এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিতাকাঙ্ক্ষী হয়, নাসাহু, যদি তারা নসিহা করে, নসিহত মানে হচ্ছে আমাদের বাংলা ভাষায় যদি বলি যে একটু নসিহত, নসিহত মানে উপদেশ, তাই না, একবারে সীমিত অর্থ, নসিহত মানে উপদেশ, এটা একটা সামান্য একটা আংশিক অর্থ, কিন্তু আরবিতে নসিহা হচ্ছে অত্যন্ত ব্যাপক অর্থ। এখানে আল্লাহর জন্য নসিহত করা মানে নিশ্চয় উপদেশ নয়, তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নসিহত করা মানে নিশ্চয় উপদেশ নয়, তুমি আল্লাহকে কি উপদেশ দেবে না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি উপদেশ দেবেন আপনি, তাহলে এখানে নসিহা মানে হচ্ছে, হ্যাঁ, আন্তরিক হওয়া, মঙ্গল কামনা করা সার্বিক ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ, শুভ কামনা করা, হিতাকাঙ্ক্ষী হওয়া, দরদি হওয়া সার্বিক দিক থেকে, এই অর্থগুলি, এই অর্থগুলি হচ্ছে কাছাকাছি অর্থ নসিহার। এই জন্য উর্দু ভাষায় নসিহাকে একটা শব্দ বলে খায়ের খাহি করা, খায়ের মানে ভালাই, আর খাহি মানে চাওয়া, জি, মানে কল্যাণ কামনা করা, যেটাকে মঙ্গল কামনা করা বা কল্যাণ কামনা করা। অমুক ব্যক্তি আমার খায়ের খা মানুষ, মানে হিতাকাঙ্ক্ষী মানুষ, আমার কল্যাণকামী, সে আমার মঙ্গল চায়, কখনো জীবনে অমঙ্গল তার অন্তরও চায় না, তার কথাও চায় না, তার কাজও চায় না। অনেক সময় হয়তো অন্তরে তার অমঙ্গল নেই কিন্তু কথা কাজের মাধ্যমে সে অমঙ্গল করছে। আবার অনেক সময় হয়তো কথা কাজ সব ঠিক আছে, দুনিয়ার স্বার্থে কথা কাজে কোনো অমঙ্গল করে না, কিন্তু ভিতরে অমঙ্গল ঢোকানো আছে, ভিতরে গলিজ ভরা আছে না। সার্বিক ক্ষেত্রে নসিহা এই জন্য খালিস হইতে হবে, না অন্তরে ভেজাল আছে, না কথা দ্বারা কোন রকমের কষ্ট দেওয়া আছে, না চাল চলন দিয়ে কোনো কষ্ট দেওয়া আছে। এজা নসাহু লিল্লাহ, যদি হিতাকাঙ্ক্ষী হয় আল্লাহ, আল্লাহর ক্ষেত্রে আন্তরিক হয়, ও রাসূলহি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আন্তরিক হয়, তাহলে যাদের ওজর আছে জেহাদে যেতে পারেনি অসুবিধা নেই, তাবুকে যাইনি, বদরে যাইনি অসুবিধা নেই, ওহদে যেতে পারেনি হয়তো কোন ওজর ছাড়া অসুবিধা নেই, যেখানে আল্লাহ ছাড় দিয়েছেন। মা আলাল মুহসিনিন মিন সাবিল, তারপর আল্লাহ রাব্বুল বলছেন যে যারা সৎকর্মশীল, অতিরিক্ত বিশেষ করে যদি সুন্নত নফল কাজ করে, কোন ফরজ বাধ্যবাধকতা নেই, শরীয়তে তার উপর ফরজ করা হয়নি, সুন্নত মুস্তাহাব কাজ, উপকার করা মানুষের ফরজ নাই, হ্যাঁ অপকার করা ক্ষতি করা হারাম, কিন্তু উপকার প্রত্যেকের করতে হবে না, যদি সম্ভব না হয় উপকার করে না, কমপক্ষে আপনার দ্বারা কারো ক্ষতি না হয় অপকার না হয়, তা কুফু আনিশারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কমপক্ষে তোমার অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবে, তোমার দ্বারা ক্ষতি না হোক, কারো ভালাই করতে পারলে পারলে না, অসুবিধা নেই। তো যারা এরকম অতিরিক্ত কাজ করে তাদের ক্ষেত্রে কোন অভিযোগ নেই, আল্লাহ বলছেন পারলে উপকার করলো আর না হলে করলো না। এই আয়াতটি এই অংশটা অত্যন্ত ব্যাপক, কেউ যদি আপনার উপকার করতে পারে কখনো আপনি ধার করজ চাইলেন, হ্যাঁ যে ভাই আমাকে কিছুটা একটু করজ দেন তো, দিতে পারলো না, এমন মন বেজারের বেজার, আর ওর সাথে কোন সম্পর্ক নেই, ধার চাইলাম ধার দিল না, জি এগুলো আমার বানা কথা নয়, হেদামের মেলা খবর এরকম আমার কাছে এসেছে, আজকে থেকে আট বছর দশ বছর আগে আমাদের কিছু ভাইরা থাকতো সবাই একই আকীদার, সবই একই আকীদার মানুষ, তো ওদের মধ্যে এক দুজন এসে বলছে যে সাহেব কি করবো রোমের লোকেরা ধার চাই, আর বলছে ভাই নিজেরই তো অবস্থা খারাপ ধার দিতে পারি না, তো বলছে তুমি ধার না দিও তোমার সাথে কিসের আমার সম্পর্ক, কিসের সম্পর্ক, তুমি ধার দিতে পারো না তোমার সাথে কিসের আমার সম্পর্ক, সুবহানাল্লাহ, ধারের সম্পর্ক, সাহায্য করার সম্পর্ক, কে হেল্প করতে পারেন তাহলে সম্পর্ক, আপনি আমার কাজে আসতে পারেন তাহলে সম্পর্ক, নাহলে কিসের সম্পর্ক আপনার সাথে, কি স্বার্থ আছে আমার, এটা কোন নসিহা না, হিতাকাঙ্ক্ষী হওয়া নাই। সহি আকিদা হয়ে যদি এই অবস্থা হয় তাহলে যদি আকিদার পার্থক্য থাকে, তৌহির শিরকের পার্থক্য, সুন্নাত বিদাতের পার্থক্য, নামাজি বে নামাজি পার্থক্য, তাহলে কি করে মিল হইতে পারে, কি করে মিল হইতে পারে, সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল ঐক্যের দিকে আহ্বান করেছে, কি করে আমাদের মধ্যে ঐক্য আসবে, যদি আমরা দু চার দশটা লোকে এক না হইতে পারি তাহলে পনেরো কোটি মানুষের ঐক্যের কথা কিভাবে চিন্তা করছেন, হ্যাঁ দশ লাখ বিশ লাখ লোক কোন একটা সহি আকিদার জামাত, হ্যাঁ এতগুলি জামাত কেন এক জামাতের মধ্যে সবার আকিদা ঠিক, কি করে হবে তাহলে, আপনারা পাঁচটা লোক এক হইতে পারছেন না, দুনিয়ার স্বার্থকে বড় করে দেখছেন। মা আলাল মুহসিনিন মিন সাবিল, কেউ যদি উপকার করতে পারে ভালো, আর যদি ভাই আমি উপকার করতে পারলাম না কোন দুঃখ নেই, কারণ তার উপর ফরজ করা হয়নি, ফরজ করা হয়নি তার উপর সেটা। যাই হোক কথা লম্বা করছি না, নসিহত, এই নসিহত কথাটি আম্বিয়া রসুলগণের জবান দ্বারা উল্লিখিত হয়েছে কোরআনে কারিমে, কত সুন্দর বিষয়টি আর কত গুরুত্বপূর্ণ বিষয়টি, যে কোরআনে কারিমে কয়েকজন নবীর আলাইহিমুসসালামের দাওয়াতের ক্ষেত্রে প্রাচীন যুগ থেকেই তারা নিজের জাতির, যেই জাতির উদ্দেশ্যে তারা রাসূল হয়ে প্রেরিত হয়েছেন তাদের জন্য তারা কল্যাণ কামনা করেছেন, সার্বিক মঙ্গল কামনা করেছেন, তারা হিতাকাঙ্ক্ষী ছিলেন, তারা তাদের ক্ষেত্রে আন্তরিক ছিলেন, অথচ তারা কাফের ছিল, তাদেরকে ইসলামের দিকে জান্নাতের রাস্তায় নিয়ে আসার জন্য, জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য তারা এই নসিহার কাজ করেছেন, এই নসিহা হচ্ছে দিন। এই মর্মে কোরআনে কারিমের সুরে আরাফ বিশেষ করে পড়তে বলবো, আর সুরে হুদ, এই দুটো সুরাতে বিশেষ করে এই শব্দগুলি আম্বিয়া রাসূলগণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দুইবার করে ব্যবহৃত হয়েছে। হুদ আলাইহিস সালাম সম্পর্কে, সোয়ালেহ আলাইহিস সালাম সম্পর্কে, শোয়াইব আলাইহিস সালাম সম্পর্কে। কখনো নাসেহুন আমিন ওয়ানা লাকুম নাসেহুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত আমানতদার এবং হিতাকাঙ্ক্ষী, ও নাসাহাতু লাকুম তোমাদের জন্য আমি কল্যাণ কামনা করি, ও আনসাহু লাকুম ওয়া আলাম মিন আল্লাহ মা লা তাআলামুন আর তোমাদের আমি হিতাকাঙ্ক্ষী, ইত্যাদি এসব শব্দগুলি দিয়ে আম্বিয়া রাসূলগণ নিজের জাতিকে দাওয়াত দিয়েছেন। আর আপনাদেরকে জানতে হবে, আর না হলে জানা আছে একজন মুসলিম হিসাবে, যে নবী রাসূলগণের কাজটি সবচাইতে উত্তম কাজ, তাদেরকে সবচাইতে উত্তম পেশা আল্লাহ দান করেছে। দুনিয়াতে মেলা পেশা আছে, কেউ হাতের কাজ করে খায়, কেউ ব্যবসা বাণিজ্য করে খায়, কেউ কৃষি কাজ করে খায়, হ্যাঁ কেউ দিন মজুর করে খায়, এক একজন এক এক পেশা, কেউ ডাক্তারিরা চিকিৎসা করছে, কেউ ইঞ্জিনিয়ারিং, তো আর কিছু, কেউ শিক্ষকতা, মেলা পেশা দুনিয়াতে আছে। সবচেয়ে ভালো পেশা হচ্ছে আদ-দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর দিনের দিকে আহ্বান করা, আল্লাহর কথা মানব জাতি পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে তাদেরকে আল্লাহর আজাব গজব থেকে উদ্ধার করা, জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে এসে জান্নাতে নিয়ে আসা, এটা হচ্ছে আম্বিয়া রাসূলগণের পেশা। এই পেশা নবী রাসূলগণকে আল্লাহ দিয়েছেন। এই পেশা যদি আপনি ধরতে পারেন, যদি না যে আপনাকে আলেম হইতে হবে আর আপনাকে শেখ হইতে হবে, আপনি যতটুকু জানছেন ততটুকু মানুষের মাঝে পৌঁছে দিয়ে তাদেরকে ভ্রান্ত পথ থেকে, গুমরাহি থেকে, আল্লাহর আজাব গজবের রাস্তা থেকে উদ্ধার করার চেষ্টা করবেন। বেশি দূর না যেতে পারেন, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বাপ মা, আপনার ভাই বেরাদর, আত্মীয় স্বজন, আপনার গ্রামবাসী, আর আপনার পাড়া প্রতিবেশী, আপনার নিজের বংশ, আপনার বাবার বংশ, আপনার মায়ের বংশ, আপনার শ্বশুর বংশ। আমি তো জনগণকে বেশি দূর দাওয়াত দিতে যেতে বলি না, বলি এই তিনটে বংশ যদি ঠিক করে নিতে পারেন, হ্যাঁ এক একজন লোক দিন কিছু শিখে, তৌহিদ সুন্নাহ শিখে এবং দিনের বিধিবিধান কিছুটা শিখে, আলেম হওয়ার দরকার নেই, সহি আকীদাটা জেনে গেছেন, এখান থেকে তৌহিদ ধরেছেন, শিরক ছেড়েছেন, সুন্নতকে আঁকড়ে ধরেছেন, বেদাত ছেড়েছেন, নামাজি মুসলিম হয়েছেন, বেনামাজি হলে মুসলিম থাকে না, এই বিষয়টা বুঝে গেছেন। সুতরাং জাতি আপনার বংশধর বেনামাজি হয়ে আছে, বেদিন হয়ে আছে, বেদাতে লিপ্ত আছে, শিরকে লিপ্ত হয়ে আছে। যদি আপনার এই বংশগুলির কথা যে বললাম, যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক রয়েছে অথবা বৈবাহিক সম্পর্ক রয়েছে, এই সীমিত ক্ষেত্রে যদি আপনি আম্বিয়া রাসূলগণের পেশাটা ধরতে পারেন, তো দুনিয়া আখেরাত আপনার ধন্য হয়ে যাবে, আল্লাহ যেন তৌফিক দান করেন। এটা হচ্ছে আপনার খায়ের খাহি করা, এটা হচ্ছে আপনার হিতাকাঙ্ক্ষী হওয়া, যেটা আপনার দিন। এখন আসি ওই হাদিসটির দিকে। তামিম ইবনে আওস আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দীনুন নসিহা, আদ-দীন আন-নসিহা, দীন হচ্ছে আন-নসিহা। এই হাদিসের ব্যাখ্যাতে ওলামায়ে কেরামগণ বা হাদিসের ভাষ্যকারগণ বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ-দীন বলেছেন আর আন-নসিহা দুটোতে আল দিয়ে বলেছেন। এর অর্থ আরবি ভাষায় দাঁড়ায় যে হিতাকাঙ্ক্ষী হওয়া ছাড়া আর আন্তরিক হওয়া ছাড়া কোন দিন নেই, একেবারে এতে দিনকে সীমিত করা হয় কিসে, আন-নসিহাতে। দিন সত্যিকার যদি দিনের ওপর থাকতে চান, তাহলে আপনার মধ্যে নসিহার চরিত্র থাকতে হবে, এই নসিহার গুণ আপনার মধ্যে থাকতে হবে। আর দিন ও নসিহা, শেখ মোহাম্মদ বিন সালে হোসাইমিন রাহেমাহুল্লাহ তাআলা বলছেন যে চল্লিশটি হাদিস রয়েছে হাদিসুল আরবাইন, ইমাম নবী রহমাতুল্লাহ আলাইহ তার একটি বিস্তারিত ভাষ্য লিখেছেন তিনি, তাতে এই কথাগুলি সুন্দর করে তিনি তুলে ধরেছেন, সবচেয়ে বেশি সুন্দর তার কথাগুলি লিখেছেন। তিনি বলছেন যে এর অর্থ হচ্ছে মাদ্দিন ও ইল্লান নসিহা, দিন আপনার থাকতেই পারে না যদি আপনার মধ্যে নসিহা না থাকে। আপনি যদি দরদি ব্যথিত, আন্তরিক, হিতাকাঙ্ক্ষী, খায়ের খাহ না হইতে পারেন, কল্যাণকামী না হইতে পারেন, আর দিন ও নসিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি তিনবার বলেছেন, কালাহা সালাসান, আদ্দিনুন নসিহা, আদ্দিনুন নসিহা, আদ্দিনুন নসিহা। তাহলে একটি কথা তিনবার করে যখন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এর নিশ্চয়ই অপরিসীম গুরুত্ব রয়েছে। জি, যেমন তেমন বিষয় নয় যে তাকিদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার করে, মনে রাখো এবং এর বাস্তবায়ন করো। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে লেমানিয়া রাসূলুল্লাহ, কার জন্য আমরা আন্তরিক হব, কার জন্য আমরা হিতাকাঙ্ক্ষী হব? লেমানিয়া রাসূলুল্লাহ, এই যে নসিহা আমরা করব সেটা কার জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচটি ক্ষেত্র উল্লেখ করেছেন। আমাদের যদি জিজ্ঞেস করা হয় তো চট করে বলবো যে প্রত্যেক মানুষের জন্য, খুব বেশি বললে কি বলবো, যে কোনো মানুষের জন্য আপনি কি হবেন, দরদি হবেন, আন্তরিক হবেন, হ্যাঁ হিতাকাঙ্ক্ষী হবেন, ব্যাস এতটুকু আমাদের বিদ্যার দৌড়। কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদের প্রশ্নের উত্তরে বলছেন এক নম্বরে লিল্লাহি কালা, রাসূল বলছেন কার জন্য হিতাকাঙ্ক্ষী হবে তুমি, আন্তরিক হবে তুমি, হ্যাঁ খায়ের খা হবে তুমি, কল্যাণকামী হবে তুমি, কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। হাদিসের অর্থ করে দিই, তারপর প্রত্যেকটা বিস্তারিত ব্যাখ্যা করবো যে কেমন করে আল্লাহর জন্য হিতাকাঙ্ক্ষী হবে না, আল্লাহর জন্য আন্তরিক কিভাবে হবেন, এর বাস্তবায়নটা কেমন করে করবেন। দুই নম্বর হচ্ছে ওয়ালি কিতাবহি, আল্লাহর কিতাব, আল্লাহ নাজিলকৃত কিতাব কি? শেষ কিতাব, যেই কিতাবের বিধান কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানব জাতির জন্য আল্লাহর মানে ফরজ করেছেন, আল কোরআনুল করিম, এর জন্য তুমি হিতাকাঙ্ক্ষী হবে, আন্তরিক হবে। ওয়ালি রাসূলিহি, তিন নম্বরে, এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি শেষ রাসূল, সমস্ত বিশ্বের মানবতার উদ্দেশ্যে প্রেরিত হয়েছেন রহমতুল্লিল আলামিন হয়ে, তার জন্য তুমি হিতাকাঙ্ক্ষী হবে, আন্তরিক হবে, কল্যাণকামী হবে, খায়ের খা হবে। ওয়ালি রাসূলিহি, চার নম্বরে ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, আর মুসলিম ইমামদের জন্য। ইমামের দুটি অর্থ রয়েছে, ওলামা এবং শাসক গোষ্ঠী, সংক্ষেপে বলে দিলাম, বিস্তারিত পরে বলো কেমন করে হিতাকাঙ্ক্ষী তাদের হবেন আপনি। পাঁচ নম্বরে ওয়ালি আম্মাতিহিম, আর মুসলিম জনগণের জন্য, যে কোনো স্তরের মানুষ, নিচে থেকে শুরু করে ওপর পর্যন্ত যে কোনো স্তরের মানুষ, জনগণ, আম মানুষের জন্য, ওয়ালি আম্মাতিহিম মানে আম্মাতিল মুসলিমিন, সমস্ত মুসলিমদের জন্য তুমি হিতাকাঙ্ক্ষী হবে। এই নয় যে আমার ভাষাভাষী মুসলিম সেজন্য আমি হিতাকাঙ্ক্ষী, আমার দৃষ্টিকে আরো সংকীর্ণ করতে চলেন, আমার দৃষ্টিকে সেজন্য, আমার অঞ্চলে সেজন্য, সেজন্য আমার রঙের, এই জন্য আমার রঙের যারা নয় তাদের সাথে নয়, আমরা এশিয়ান রঙের সুতরাং আফ্রিকান রং হইলে নয়, হ্যাঁ আমরা যেহেতু এশিয়ান সুতরাং যদি ইউরোপিয়ান রং হয়, হ্যাঁ শ্বেতাঙ্গ হয় তাহলে নয়, না না না, এইসব রং বর্ণ আর এসব শ্রেণী বিভাগ, এসব হচ্ছে হিন্দুত্ব, হিন্দু মতবাদের থিওরিতে আছে যে তাদের মধ্যে চারটি কাস্ট রয়েছে, চারটি কাস্ট রয়েছে, কিন্তু দ্বীনে ইসলামে সকলেই সমান যদি তাকওয়া সমান থাকে। আর যে পার্থক্যটা রয়েছে কিসের ভিত্তিতে রয়েছে? আল্লাহ ভীরুতার ভিত্তিতে, ইমান এবং নেক আমলের ভিত্তিতে, আল্লাহ ভীরুতার ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে কে বেশি সম্মানী? পেশার দিক থেকে যেই লোক দম মেথরের কাজ করে আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে, তাহারাত হাসিল করে মসজিদে আগে হাজির হয়ে, যার অন্তর সবচেয়ে বেশি পরিষ্কার, যার সম্পর্ক যত বেশি আল্লাহর সাথে মজবুত, একটা ডোমের ছেলে, মেতরের ছেলে, চামারের ছেলে যদি মুসলিম হয়, হ্যাঁ একেবারে রৌদ্রে এই তাপে 12 ঘন্টা করে ডিউটি করেছে, কিরিন করেছে, 300 টাকা বেতন, দুনিয়ার সবচেয়ে বড় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আর রাজা, বাদশার চাইতে শ্রেষ্ঠ হইতে পারে, যদি তার মধ্যে তাকুয়া পরেজগারি সেসব রাজা বাদশাহ অথবা আলেম ওলামা চাইতে বেশি থাকে। এটা হচ্ছে দিন, পাঁচটি বিষয় তাহলে বললাম, তাই না? এখন সংক্ষেপে হাদিসটা জানা হলো, এখন কেমন করে প্র্যাকটিক্যালি আমরা, আমরা তো বলছি যে আমরা কল্যাণকামী, কিন্তু কল্যাণ কামনাটা কেমন করে হবে আল্লাহর জন্য? প্রথম দেখা যাক, ওলামারা বলছে আল্লাহর জন্য কল্যাণ কামনা হবে, হ্যাঁ দুইটি পদক্ষেপের মাধ্যমে, দুইটি কাজের মাধ্যমে, আপনার কর্মসূচি হবে দুইটি, একটি হচ্ছে ইখলাসুল ইবাদাতে লাহু, একমাত্র যাবতীয় ইবাদত বন্দেগী এক আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল করবেন, ইবাদতের কিঞ্চিত পরিমাণ আল্লাহ ছাড়া কাউকে দেবেন না। আপনার ইবাদতে খুলুসিয়াত থাকবে, আর নুসহু বা নাসিহা মানে খুলুসিয়াত, ইবাদতে খুলুসিয়াত থাকবে, ইবাদতে যাতে করে কোন রকমের শিরক না থাকে বা ইখলাস পরিপন্থী বিষয় না থাকে। শিরক না থাকে, গায়রুল্লাহ কে শরীক করা যেমন শিরক, তেমন দুনিয়ার গরজে কোন নেকির কাজ করা হচ্ছে শিরক। ছোট শিরক আর বড় শিরকে পার্থক্য আছে, কিন্তু সবগুলি শিরক। এমন শিরক করলে যেটা হয়তো বড় শিরক হলো না কিন্তু ছোট শিরক, তাবিজ, হাতের বালা আর হাতের টাকা, আর এরকম টোটকা ফোটকা বিশ্বাসী, আর এইসব মেলা কুসংস্কার বিশ্বাসী, শিরকি আকিদা, অলক্ষিক লক্ষণে বিশ্বাসী ইত্যাদি, তাহলে শিরক আছে। ইবাদত আপনি আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল করলেন না। এক আল্লাহর জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া হচ্ছে সমস্ত ইবাদতবন্দি কার জন্য হবে? আল্লাহর জন্য। দুনিয়ার কোনো গরজ না থাকে, দিনের কাজ করছেন আর কোথাও আপনার কেউ মূল্যায়ন করল না, এসব দিনের কাজ করি আমি, আর আমি এত সময় দিই দাওয়াতি কাজে, কিন্তু শেখদের কাছে আমার কোন মূল্যায়ন নাই, দরকার নাই, আমি দূরে দূরে থাকলাম। তার মানে কি? তার মানে কি আপনি কি চান? হ্যাঁ, এই যে দাওয়াতের কাজ ইবাদত, এটাতে আপনি দুনিয়ার স্বার্থ শরিক রেখেছেন, যেটা আপনার বুঝে আসছে না, মোটা জ্ঞান হওয়ার কারণে, সূক্ষ্ম জ্ঞান না থাকার কারণে, যে আপনার স্বার্থ পুরা হইল না দাওয়াতি কাজ করে। দুনিয়ার একটা ভাগ চেয়েছিলেন, বেশ মান ইজ্জত করুক, আমাকে স্পেশাল করে এখানে বসায়, অথবা আসলেই মোস্ট ওয়েলকাম করুক, একেবারে আহলান সাহলান করুক, না না না না, আমাদের তেমন মূল্য দেন, আমার চেতে বেশি অন্যকে অগ্রাধিকার দিচ্ছে। দুনিয়ার গরজ আপনার ওখানে আছে, ইখলাসুল ইবাদা নেই আপনার। এটা একটি উদাহরণ দিলাম, এরকম বহু উদাহরণ আপনার জীবনে হইতে পারে, বহু উদাহরণ আপনার জীবনে হইতে পারে। তাহাজ্জুদ পড়ছেন আর আপনি এমন ভাবে কথা বলছেন যাতে লোকজন জানে যে আপনি তাহাজ্জুদ গুজার, হজ উমরায় যাচ্ছেন, এমন কাজ করছেন যে সেই ক্ষেত্রে জানুক যে আপনি মাশাআল্লাহ হজ করছেন অথবা উমরা করছেন বা এই করছেন সেই করছেন। কেন ভাই? তবে হ্যাঁ, বৃহৎ স্বার্থ যদি থাকে, যে ধরেন কিছু ডোনাররা এরকম হয় অনেক সময়, কিছু ডোনাররা কিছু পয়সা দিয়েছে, সুতরাং তারা ছবি টবি দেখতে চায়, সেটা ঠিক আছে। যেমন মসজিদ মাদ্রাসা করে বা হয়তো একটা কুরবানি করলেন, কেউ কুরবানি করতে দিয়েছে, ও চাই যে আমার কুরবানিটা হইলো কেন ছবি দেখতে, কোরবানি দেখাবেন না, দেখাবেন না, না দেখালে তো বিশ্বাস করবেন যে কোরবানি হইল কি হইল না। কিন্তু আপনার নিজের কোরবানি আর গরুর ছবি তুলে আর খাসির ছবি তুলে, এই যে আজকে আমি কোরবানি করছি, এই যে হেরামের কাপড় পরে আমি এখন সাফা মারওয়ার উপরে দাঁড়িয়ে আছি আর সেলফি নিচ্ছি, আউযুবিল্লাহ। এবাদত খুলুসিয়াত নেই আপনার। কথা এগুলি বললে লম্বা হয়ে যাবে, এক কথাই সহজে বুঝবেন যে আপনার আল্লাহর সাথে অন্যকে শরীকও করবেন না, ছোট শিরকও লিপ্ত হবেন না, আর দুনিয়ার কোন সামান্যতম কোন স্বার্থ গরজ রাখবেন না। আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর দিনের কাজ করতে গিয়ে, ইবাদত সার্বিক জীবনে ইবাদত, ইবাদত মানে শুধু দু চারটি কাজ নাই। দুই নম্বর আল্লাহর জন্য হিতাকাঙ্ক্ষী হচ্ছে যে আল্লাহর একত্বের সাক্ষ্য প্রদান করবেন, তার তৌহিদে রুবুবিয়াতের ক্ষেত্রে, তৌহিদুল ইবাদা উলুহিয়াতের ক্ষেত্রে, তৌহিদুল আসমা সিফাতের ক্ষেত্রে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী হয়ে রুবুবিয়াত উলুহিয়াত ইবাদাত আসমা সিফাত নাম গুণাবলী সার্বিক ক্ষেত্রে আপনি সাক্ষ্য প্রদান করবেন সর্ব অবস্থায়, অবস্থা অনুকূলে হোক অথবা প্রতিকূলে হোক, অবস্থা আপনার অনুকূলে হোক অথবা প্রতিকূলে হোক। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে যে সৌদি আরবে ইসলাম পালন সহজ, ঠিক কিনা? সুতরাং এখানে তাওহীদের কথা ঘোষণা করা, আলহামদুলিল্লাহ আমি তাওহীদে বিশ্বাসী, আমি আলহামদুলিল্লাহ ওইসব শিরকের ধার ধারে না, আমি ওইসব বিদাতের নাই, সহজ কিনা কথা বলা? কিন্তু বাংলাদেশে পশ্চিমা দেশে গিয়ে যদি বলেন যে আমি মুসলিম, মানে যে ভয় আছে, আরে মুসলিম বলবো, দাঁড়িয়ে রাখলে ভয় আছে হয়তো, না না না, এখানে অবস্থা উল্টো, সুতরাং এখানে অত মুসলিম মুসলিম করা যাবে না, ওদের সাথে মিলেমিশে থাকতে হবে যাতে চিনতেই না পারে, বুঝছেন না? তাহলে এটা আপনার শাহাদাত, শাহাদাত মানে মুখে শুধু বলা না, যে লুকিয়ে লুকিয়ে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, লুকিয়ে লুকিয়ে শুধু গোপনে আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, আর এয়ারপোর্টে যাতে চিনতে না পারে যে আমি মুসলিমের বাচ্চা না ইহুদির বাচ্চা, আর বাস স্ট্যান্ডও চিনতে না পারে, আর রাস্তাঘাটে কেউ যেন চিনতে না পারে, স্টেশনে কেউ না বুঝতে পারে, আর চলাফেরার ক্ষেত্রে কোথাও যেন মুসলিম ও মুসলিম দেশে কোথাও যেন চিনতে না পারে আমাকে, যে যখন যেখানে তখন সেখানকার মতো হয়ে যাওয়া, বুঝা গেছে? তাহলে এটি শাহাদাত না। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিম, এই কথা বলবে তার কথায় চাল চলনে সবকিছুতেই প্রমাণ করবে যে আমি মুসলিম। বরং এই মুসলিম প্রমাণ করার মাধ্যমে এবং উত্তম চরিত্রের মাধ্যমে অমুসলিমদেরকে আকৃষ্ট করবে যে দেখো তোমাদের থেকে আমার, তোমাদের আর আমার মাঝে কত পার্থক্য, আমি তোমাদের সাথে দিনের ভিন্নতা থাকা সত্ত্বেও খারাপ আচরণ করি না, অপকার করি না, ক্ষতি করি না, তোমাদের উপকার করি, জি হ্যাঁ, এবং কখনো একটা মিথ্যা কথা বলি না, বেইমানি করি না, বিশ্বাসঘাতক কথা করি না, গাদ্দারি করি না, ওয়াদা খেলাফি করি না, আমার কথা এক, জি হ্যাঁ। এসব যদি প্রমাণ করে দেন তো অমুসলিমরা ইসলামের দিকে আকৃষ্ট হবে না, হবে না, এটা হচ্ছে সাইলেন্ট দাওয়া, আর দাওয়া সামেতা বলা হয়েছে, চুপ থেকে ইসলামের দাওয়াত দিলেন, বক্তব্য দরকার নেই, হ্যাঁ লজিক তর্কের কোন দরকার নেই, চুপচাপ থেকে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিতে পারবেন। অমুসলিমেরা দেখবে যে আরে আমাদের জাতি ভাই হিন্দু যুবক পোলাপান আমাদের মেয়েদের দিকে খারাপ নজর দেয়, কিন্তু মুসলিম যুবকরা আমাদের মেয়েদের দেখলে নিচে নজর করে নেয়, ওদের জ্ঞান বিবেক নেই যে আপনাকে বলবে যে উত্তম চরিত্র অধিকারী, এটা কে শিখালো এই মুসলিমকে, মুসলিম যুবক অথচ যুবক, এটা তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করবে। জি আমাদের ব্রাহ্মণরা শূদ্রদের উপর জুলম অত্যাচার করছে হিন্দুরা দেখবে, কিন্তু মুসলিমরা আমাদের দরদি কোন জুলম অত্যাচার করে না, এক পয়সা মেরে খাই না, কখনো আমাদেরকে কষ্ট দেয় না, ইসলামের দিকে আসবে না? আসবে না, অবশ্যই আসবে। এইভাবে ইসলামের দাওয়াত দিতে হবে। হিতাকাঙ্ক্ষী হওয়ার কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুটি বিষয়ের মাধ্যমে, দুই নম্বরে আল্লাহর কিতাব কোরআনে কারীমের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া। এই ক্ষেত্রে আলমার ছয়টি বিষয় উল্লেখ করেছেন, কথা লম্বা হয়ে যাবে এই জন্য সংক্ষেপ বলি। প্রথম বিষয় হচ্ছে যে কোরআনে কারীমের পক্ষ থেকে আপনি ডিফেন্স করবেন, কোরআনে কারীমের পক্ষ থেকে আপনি প্রতিবাদ করবেন, প্রতিবাদ যেখানে প্রয়োজন রয়েছে, হক কথা প্রচার করবেন, কোরআনের পক্ষে বলবেন। যখন কোরআনের বিরুদ্ধে বাতিল পন্থীরা কোনো কিছু করছে, কোরআনের কেউ অপব্যাখ্যা করছে, অথবা কোরআনের কোনো কিছু উল্টো করা হচ্ছে, অথবা কোরআনে কারীমের মানহানি করা হচ্ছে, কোরআনে কারীমের বিধান বিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে, তখন তার পক্ষ থেকে আপনি প্রতিবাদ জানাবেন আপনি। জি দুই নম্বর হচ্ছে যে কোরআনে কারীমে যেসব সংবাদ দেওয়া হয়েছে, অতীতের হোক আর ভবিষ্যতের হোক, অনেক সংবাদ আছে না নেই, সংবাদ রয়েছে, বিধিবিধান যা কিছু রয়েছে সবকিছু আপনি দৃঢ়ভাবে বিশ্বাসী হবেন, অকাট্যভাবে বিশ্বাস করবেন। সুতরাং কোরআনে কারীমের কোন একটা বিষয়কে কেউ যদি মিথ্যা মনে করে যে এটা ঠিক নয়, তাহলে সে কোরআনের হিতাকাঙ্ক্ষী নয়, কোরআনের সাথে আন্তরিক নয়, মিথ্যা মনে করল না কিন্তু সন্দেহ করল, কি করল? সন্দেহ করল। এটা আবার হইতে পারে নাকি যে মুসা আলী সালামের জন্য একটা লাঠি মারাতে লোহিত সাগরে রাস্তা হয়ে গেল, এটা হইতে পারে নাকি? এটা জুয়ার ভাটা ছিল, যেমন এক শ্রেণীর গুমরাহরা গুমরা হয়েছে, এটা কোন অবাস্তব কথা বলছি না, এইরকম গুমরা হয়েছে যে এটা কোন মুজেজা ছিল না, অলৌকিকত্ব ছিল না, এটা লাঠি দিয়ে যে মজেজা হয়েছিল আর রাস্তা হয়েছিল না, জুয়ার আর ভাটা, যখন ভাটা হয়েছিল তখন পানি ওইখান থেকে সরে গেছিল, পার হয়ে গেছেন মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে বনী ইসরায়েলদেরকে নিয়ে, আর তারপরে জুয়ার চলে আসলো, তখন ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে ডুবে গেল, তলিয়ে গেল পানিতে, বুঝলেন না? গোমরা কেউ যদি সন্দেহ করে কোরআনে কোনো কিছু, তাহলে সেই ব্যক্তি কোরআনে হিতাকাঙ্ক্ষী না। জি যেমন হিজবুত তৌহিদ একটি গুমরা ফিরকা বাংলাদেশে বেরিয়েছে, গুমরা ফিরকা, তারা বলছে যে না না হজ টজ কিছু নেই, হজের অন্য অর্থ আছে, তারা বলছে যে নামাজ তাদের কাছে কয় অক্ত কেউ জানেন কিনা, আমাকে মনে হয় তিন অক্ত বলল, আর তারপরে নামাজ তাদের আর্মি ট্রেনিং এর মতন, হ্যাঁ খাট খুট করছে, হ্যাঁ এই আর্মি ট্রেনিং এর মত। জি সুতরাং এরা কোরআনের হিতাকাঙ্ক্ষী নয়, কোরআনের শত্রু, কোরআনে কারীমের দুশ্মন এরা। জি সাবধান হয়ে যাবেন, অনেকে বিভ্রান্তির শিকার হচ্ছে। তিন নম্বর হচ্ছে কোরআনে কারিমের যেসব আদেশগুলি রয়েছে সেগুলি যথাযথ পালন করবে, যা হুকুম হয়েছে পালন করবে, আকিমুসসালাহ পালন করবে, আতুজ যাকাত পালন করবে, কুতিবা আলাইকুমুস সিয়াম পালন করবে, হ্যাঁ ইত্যাদি কোরআনে যা হুকুম হয়েছে, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহ, যদি আপনি পালন না করেন যতটা পালন করলেন অবহেলা করলেন ততটা আপনি হিতাকাঙ্ক্ষী হওয়ায় আন্তরিক হওয়ায় ত্রুটিপূর্ণ, যতটা আপনার ঘাটতি কোরআনের বিধানের বাস্তবায়নে কোরআনের প্রতি আমল করে ততটা আপনার হিতাকাঙ্ক্ষী হওয়াতে ত্রুটি আছে। যদি দেখা যায় যে মৌলিক বিষয়গুলিতে আপনার ঘাটতি তাহলে আপনি কোরআনের দুশ্মন, কোরআন হিতাকাঙ্ক্ষী না। চার নম্বর হচ্ছে যে কোরআনে কারিমে যেসব কথা কাজ থেকে নিষেধ করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে, সেগুলি থেকে ইজতেনাব মা নাহা আনহু, কোরআন যা নিষেধ করেছেন সেগুলি থেকে বেঁচে থাকবে। যদি বেঁচে না থাকে মেলা হারামে লিপ্ত, অথচ কোরআনে কারিমে আল্লাহ হারাম করেছেন, নামাজ ঠিক আছে কিন্তু সুদের বন্ধকের জমিও থেকে জমি থেকে ফসল খাচ্ছেন আপনি, হ্যাঁ সুদী ব্যাংকের আপনি সুদ খাচ্ছেন আপনি, অথবা অফিসার সাহেব ঘুষ খাচ্ছেন আপনি, এইরকম বহু বিষয় রয়েছে যেগুলি নিষেধ করা হয়েছে কোরআনে কারিমে, যদি ঠিকভাবে পালন না করেন তাহলে কোরআনে কারিমের হিতাকাঙ্ক্ষী না আপনি। পাঁচ নম্বর বিষয় হচ্ছে যে কোরআনে কারিমে যতগুলি হুকুম আহকাম আল্লাহর রয়েছে আদেশ, সবগুলি হেকমতপূর্ণ, হেকমতে ভরা, প্রজ্ঞাপূর্ণ, কোনটাই এমন নয় যে আল্লাহ কেন এরকম হুকুম করলেন। ধীরে ধীরে সায়েন্স সেগুলি প্রমাণ করছে, আর সায়েন্স প্রমাণ করলেই আপনি বিশ্বাস করবেন আর মানবেন, এটা আপনার ইমানের দুর্বলতা, বরং ইমান নাও থাকতে পারে যদি এইরকম ধারণা করেন যে সায়েন্স যদি এর রহস্য প্রমাণ করে যে নামাজ পড়াতে লাভ আছে তাহলে আমি নামাজ বিশ্বাসী, তাহলে আপনি মুসলিম না, তাহলে আপনি সায়েন্স বিশ্বাস না, কোরআন বিশ্বাস করলেন না আপনি, কিন্তু আপনি আগে থেকেই মাশাআল্লাহ সালাতের ওপর বিশ্বাসী এবং সালাত কায়েমকারী, পাঁচ আক্ত সালাত পড়েন, আর সায়েন্সে বলল যে সালাত অবস্থায় যখন মানুষ লম্বা দীর্ঘ সময় সেজদা করে এটা মানুষের শরীর স্বাস্থ্যের জন্য, হার্টের জন্য, শরীরে ব্লাডের সার্কুলেশনের জন্য, রক্ত চলাচলের জন্য অত্যন্ত উপকারী, আপনার ইমান কি হয়ে গেল আরো শক্তিশালী সতেজ হয়ে গেল, ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, যেমন ইব্রাহিম আলী ইসলাম দেখতে চেয়েছিলেন যে রব্বে আরেনি কাইফা তুহিল মাউত, আল্লাহ আমাকে একবার দেখাও তো তুমি মরাকে কেমন করে জীবিত করো, আল্লাহ বলছেন আলম তুমেন, হরে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না তাহলে নাকি যে আমি মৃতকে জীবিত করতে পারি, বালা অবশ্য বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, মনটাই কি হবে একটা শান্তি হবে, আমি তো বিশ্বাস করি যে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং করবেন আর করতে পারেন যে কোনো সময় কোন বললেই, কিন্তু আমি স্বচক্ষে দেখতে চাই যে একটা মরা পাখি কেমন করে জীবিত হয়ে দৌড় দিতে শুরু করলো, চার জায়গাতে চার টুকরো রাখা আছে গোস্তের টুকরো একটা পাখির, আর এসে জড়িয়ে গেল আর একটা বডি হওয়ার পরে দৌড় দিতে লাগলো, সুবহানাল্লাহ, স্বচক্ষে দেখতে পারেন, আল্লাহ বলে দেখিয়ে দিলেন, হ্যাঁ ইমান তাজা হবে না, হবে না। তো সায়েন্সের যুগে এইরকম ইমান তাজা যদি না হয় তাহলে কখন তাজা হবে, আরো নাস্তিকতা বাড়বে, যত সায়েন্স উন্নতি করছে তত নাস্তিকতা বাড়ছে, বেদিনী বাড়ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। ছয় নম্বর হচ্ছে যে কোরআনে কারিম সম্পর্কে বিশ্বাস রাখবেন যে এটি হচ্ছে কালামুল্লাহ, সত্যিকার আল্লাহর কালাম, শব্দগুলি আল্লাহর, অর্থগুলি আল্লাহর কালাম, এবং আল্লাহ কথাগুলি বলেছেন, মুতাজিলাদের মতো না, আশারীদের মতো না, মাতুরিদের মতো না, যেসব গুমরা ফিরকা জন্মেছে আর বলছে আল্লাহর কালাম অন্য কিছু এই সেই ইত্যাদি, ওইসব যে গুমরা হয়েছে ওইসব গুমরাহিতে যাবেন না, ওগুলো থেকে বেঁচে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিতাকাঙ্ক্ষী হওয়া নসিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেমন কেমন নসিহত করবেন, মানে আন্তরিক হবেন, হিতাকাঙ্ক্ষী হবেন। এক নম্বর হচ্ছে যে নিখুঁত নির্ভেজাল অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে গিয়ে, মানে তাকে মানতে গিয়ে, তার পেছনে পেছনে চলতে গিয়ে, তার আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে গিয়ে, দেখা দেখি নাই যে কে কি বলল না বলল, আর আমার এইটা মানুষ ভালো নজরে দেখবে না খারাপ নজরে দেখবে, হ্যাঁ লোকেরা সমালোচনা করবে না আর কি করবে, ওটা দেখার বিষয় নাই, লা ইয়াখাফু ফিল্লাহি লাওমাত লাইম, কে তিরস্কার করলো আর কি আমার বদনাম করলো, আমি সমালোচনার পাত্র হয়ে গেলাম, এই সব দেখার বিষয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইত্তেবা অনুসরণকে এমন ভাবে নিকট নির্ভেজাল করবে যে নবী সাল্লামের পাশে কাউকে দাঁড় করবে না। কিন্তু যারা মজহাবি গোড়ামিতে ডুবে আছে, পীরের মরিদ হয়ে এই গোড়ামিতে ডুবে আছে, তাদের কাছে পীরের কথা মানা অনেক সময় হাদিসের চাইতে বেশি গুরুত্ব রাখে, এটা কোনো বাড়াবাড়ি কথা নাই। জি, এক পীরের মরিদ এখানে, পুরাতন যখন মসজিদ ছিল গার্ডেন মসজিদ, তখন এখানে নতুন বাসা নিয়ে এসছে, এই লম্বা জুব্বা পরতো, দেশের তরিকার জুব্বা, ওই যে হাঁটু আর টাকার মাঝখানে জুব্বা থাকে, এই পরে তো দেখতাম যে একবারে খাস ভক্ত পীরের গল্প করার চেষ্টা করতাম, তখন অনেকদিন আগে, আজকে 15 বছর আগের কথা বলছি। তো সেই সময় ও আমাকে দেখলে যেমনই শুনলো ইসলামিক সেন্টার, তো দেখলে শুধু এরকম করে দেখার পালাই, দেখে সালাম আলাইকুম পালাই। এই করতে করতে সালাম দেওয়ার মাধ্যমে কিছুদিন পরে বললাম যে একটু সেন্টার আসি, এখন খাতিরও হয়ে গেছে, যাবো না সেন্টার, এটা বলতে পারছে না। একদিন জিজ্ঞাসা করেই ফেললো বেচারা যে শেখ, আমি তো বাংলাদেশে এক পীরের মরিদ হয়ে এসেছি, তো আমার জন্য কি ইসলামিক সেন্টারে এই আলোচনা শুনতে আসাটা জায়েজ হবে? আল্লাহ আমাকে জিজ্ঞাসা, আমি যদি বলি সেই সময় আপনাদের মতো হইলে তো হিকমত টিকমত কিচ্ছু বুঝি না, আরে তোমার পীর ধরা হারাম, পীর ধরা শিরিক না হয় বেদা, দিলেন একবারে ভাগিয়ে সেই দিনই, তাই না? আমি এই কাজ করি নাই। জি হ্যাঁ, আমি তখন বললাম যে অসুবিধা নেই, হ্যাঁ যেটা করেছেন করেছেন, কিন্তু এখানে দিন শিখেন, আল্লাহ শিখার সুযোগ দিয়েছে, কাজ কামনায় নতুন এসছেন, তো আল্লাহ অনেক সুযোগ দিয়েছে, এখানে ফিরে আসেন, দিন শিখেন, কোরআন এবং হাদিসের দলিল শিখেন এখান থেকে, কারণ পীরেরাও তো কোরআন হাদিসের কথাই বলবে, সুতরাং এখান থেকে কোরআন হাদিসও শিখেন, আর শিখার পরে তারপরে মানুষ মাত্রে ভুল হইতে পারে, তখন আপনি দেখবেন যে কোনটা ভুল, যেটা ভুল হয় ওইটা ছেড়ে দেবেন। কথা বলছেন, এটা বললাম না যে ওরা ভুল করেছে আপনার পীরেরা, হ্যাঁ আর আমরা ভুল বলছি, এটাও না। এখন আপনার মগজটাকে বন্ধ করে পাঠিয়েছে, দেমাগে পীর মুরিদি ঢুকিয়ে দিয়ে ক্লোজ করে লক করে দিয়ে পাঠিয়ে দিয়েছে যে লা তাসমাউ লিহাযাল কোরআন, সৌদি আরব গেলে ওখান থেকে টাকা নিয়ে আসিও, রিয়াল নিয়ে আসিও, ওখান থেকে ধর্ম নিয়ে আসিও না। আমি এখন লকটা খোলার চেষ্টা করলাম, তো এইভাবে কত লোকের আলহামদুলিল্লাহ লক খুলছে না খুলছে না, কিন্তু হেকমা অবলম্বন করতে হয়। প্রথম খানে ফুল ডোজ দিলে হবে না, একটু একটু করে দিতে হবে, ছোট বাচ্চাকে ট্যাবলেট ক্যাপসুল দেওয়া যায় না, হ্যাঁ ওদেরকে একটু সিরাপ তবে মিষ্টি করে দিতে হয়, হ্যাঁ কিছু ফ্লেভার দিয়ে, তো ওই রকম। তো বলছিলাম কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কাউকে রাখা যাবে না। আমি বলবো যে রাসূলের হাদিসে আছে, আপনি বলছেন যে আমাদের মজহাবে কি আছে, এটা আপনি নবীর অনুসরণের প্রমাণ দিলেন, নবীর হিতাকাঙ্ক্ষী না আপনি, ভালো করে বলছি, জি আপনি মজহাবকে ফরজ মনে করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন ওহী কোরআন এবং হাদিস, সেটা না না ওইটা আমরা বুঝি না, সরাসরি বলবেন না আমি হাদিস মানি না, কিন্তু ওখানে একটা চোরা রাস্তা আছে গুমরাহির, সেটা হচ্ছে যে আমরা কি হাদিস বুঝি, জনগণ আমরা কি কোরআন বুঝি, কোরআন হাদিস বোঝার জন্য এতটি বিদ্যা লাগে, কত বিদ্যা লাগে, 18টা বিদ্যা লাগে, ওইসব বিদ্যা তো বড় বড় আল্লামা হুজুর ইমাম সাহেবের বুঝি, আমরা তো ওইসব বুঝিনি, সুতরাং আমাদের কি করতে হবে, কোন একটা মজহাব মেনে চলতে হবে। জি হ্যাঁ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিতাকাঙ্ক্ষী হলেন না, কারণ আপনাকে আমাকে হেদায়াত করার জন্য কাকে পাঠানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে, না শাফি কে, না মালিক কে, না আহমদ কে, না আবু হানিফা কে, না বুখারী কে, মুসলিম কে, তারা দিনের খাদেম, যারা দিনের খাদেম, কেউ বড় খাদেম, সে ছোট খাদেম, কেউ মেজো খাদেম, সেজো খাদেম, আপনারা সকলে খাদেম, সকলে খেদমত করলে খাদেম, যাকে আল্লাহ যতটা তৌফিক, আপনার কি জানা আছে যে আমার দ্বারা কতটা খেদমত হবে কি না হবে, দূর, আমার দ্বারা কিচ্ছু হবে না, সুতরাং করবো না, আপনি লেগে যান এই ময়দানে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদও জানতেন না যখন ইসলামের খেদমত শুরু করেন তখন যে আমার দ্বারা বা কি হবে, করতে থেকে আল্লাহ বরকত দিয়েছেন, কিন্তু তাদের কথাগুলি মানা আল্লাহ ফরজ করেন নাই, তারা মানুষ ছিলেন, মানুষ হিসাবে মানুষ মাত্রে ভুল ভ্রান্তি হইতে পারে, আর এই ভুল ভ্রান্তি সকলের হয়েছে, যার ফলে একটা মাসলাতে চারটা উক্তি হয়েছে, চারটাই ঠিক হইতে পারে না, ইসলামী একটি তো চারটা আবার কি করে ঠিক হইতে পারে। সুতরাং রাসূলুল্লাহ অনুসরণ যদি করেন নিঃশর্ত, কোন শর্ত নেই আমার কাছে, সহিহ হাদিস, হে হাদিস মনসুখ না, জঈফ না, আর মারজুও না, এবং এই হাদিসের ওপর অনেক ওলামার আমল করেছে, বরং ইমামরা আমল করেছে, একজন ইমাম আমল করেন না তাতে কি হলো, হতে পারে ওনার কাছে হাদিস পৌঁছে, আমি বলবো না যে উনি হাদিস অস্বীকার করেছেন, কিন্তু হতে পারে সেই হাদিসটা তার কাছে সহি সূত্রে পৌঁছে নেই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কোন জায়গায় কোরআনে কারীম আছে যে রাসূলুল্লাহ ছাড়া তোমাদের জন্য উত্তম আদর্শ কেউ আছে? হ্যাঁ, সূরা আহজাবের আয়াত নম্বর 21 মহান আল্লাহ বলছেন, নিশ্চয়ই হে মানব জাতি তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিতাকাঙ্ক্ষী হওয়ার দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে যে তার প্রতি দৃঢ় বিশ্বাস রাখবেন যে তিনি রাসূলুল্লাহ হাক্কান বার হক রাসূল সত্য রাসূল। জি, আপনাকে এমন ইয়াকিন রাখতে হবে যে তিনি রাসূল, এই ইয়াকিন যাতে করে কখনো দুর্বল না হয়, প্রতিকূল অবস্থায় যাতে করে সেটা আপনি উপেক্ষা না করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে যা ওয়াহি হয়েছে তাও সত্য, তাকেও জিব্রাইল এসে কোনো অবাস্তব কথা বলেননি। তিনি সাদেক, তিনি মাসদুক, তিনি সাদেক মানে তিনি সত্যবাদী নিজে, আর মাসদুক মানে তার কাছে যা কিছু এসে। তিন নম্বর হচ্ছে যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতকাল সম্পর্কে, বর্তমান সম্পর্কে আর ভবিষ্যৎ সম্পর্কে যা কিছু বলেছেন চোখ বন্ধ করে বিশ্বাস করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমে যা ঘটনা আছে ও তো আছেই, বিশ্বাস করবেন, কোরআনের কথা তো হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের পূর্বে বনী ইসরায়েলের মধ্যে তিনজন লোক ছিল, এই হয়েছিল, বিশ্বাস করবেন না করবেন না? জি হ্যাঁ, তাদের এই ঘটনা ঘটেছিল। বনি ইসরায়েলের মধ্যে একজন আবেদ ছিল, সে জোরাই ছিল, হ্যাঁ, তার মা অসন্তুষ্ট হয়ে গেছিল যার ফলে সে বিপদের সম্মুখীন হয়েছিল, বিশ্বাস করবেন না করবেন না? জি হ্যাঁ, এইরকম। জি হ্যাঁ, ভবিষ্যৎ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুজ মাজুজ দাজ্জাল, হ্যাঁ, ইয়াজুজ মাজুজ তো কোরআনে কারীমে আছে, দাজ্জাল আসবে, হ্যাঁ, তারপরে মেহেদি আসবে, এইরকম বহু বিষয় রয়েছে কিয়ামতের আগে, ছোট মধ্যম আর বড় অনেক লক্ষণ রয়েছে, নিদর্শন রয়েছে কিয়ামতের, যেগুলি হাদিসে রয়েছে, বিশ্বাস করবেন না করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা কিছু বলেছেন বিশ্বাস করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় এই হয়, কবরে এই হয়, হ্যাঁ, হিসাবের মাঠে এই হবে, বিশ্বাস করবেন না করবেন না? এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিতাকাঙ্ক্ষী হ, কারণ তিনি এগুলি খবর দিয়েছেন আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পুরোপুরি পালন করবেন, এটা হচ্ছে চার নম্বর। পাঁচ নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা পুরোপুরি বাস্তবায়ন করবেন, নিষেধ করেছেন নিষেধ, অমানাহাকুম আনহু ফান্তাহু, বিরত থাকবে যা নিষেধ করেছেন। ছয় নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়তের আমানত আমাদের কাছে ছেড়ে গেছেন, কি ছেড়ে গেছেন? কোরআন এবং সুন্নাহ বলেছেন, তারা তৌফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুটো বিষয় ছেড়ে যাচ্ছি, দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহা, কখনো তোমরা গোমরাহ হবে না যতদিন তোমরা আঁকড়ে মজবুত করে ধরে থাকবে কিতাব আল্লাহ ও সুন্নাহ আল্লাহর কিতাব এবং আমার আদর্শ আমার সুন্নাহ। এই কোরআন সুন্নাহর পক্ষ থেকে আপনি কি করবেন? ডিফেন্সের কাজ করবেন, প্রতিরক্ষার কাজ করবেন, প্রতিবাদের কাজ করবেন, কোরআন সুন্নাহর পক্ষে থাকবেন আপনি। সুতরাং কেউ যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলে, তাওহীদের বিরুদ্ধে বলে, সূরা সুন্নাহর বিরুদ্ধে বলে, তাহলে তার প্রতিবাদ জানাবেন আপনি। কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কোন উল্টাপাল্টা কথা শুনেন, যার যতটা ক্ষমতা আছে, কারো জবানে ক্ষমতা আছে, কারো কলমে ক্ষমতা আছে, কারো অর্থের ক্ষমতা আছে, কারো গায়ে ক্ষমতা আছে, সার্বিক দিক থেকে কারো নেতৃত্বের ক্ষমতা আছে, আলেমের কাছে হয়তো এলমের ক্ষমতা আছে, কলমের ক্ষমতা আছে লেখকের কাছে, রাইটারের কাছে, কিন্তু শাসকের কাছে তার যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নেতৃত্বের ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা আছে, সুতরাং সেই ক্ষমতা তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, নবী সাল্লাম যে শরিয়া ছেড়ে গেছেন এই শরিয়ার পক্ষ থেকে ডিফেন্স প্রতিরক্ষার ক্ষেত্রে তাকে ব্যবহার করতে, এই হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া। নবী করিম সাল্লাম ব্যঙ্গচিত্র করা হবে আর চুপ করে বসে থাকবেন, ফ্যাল ফ্যাল করে চাইবেন, হ্যাঁ, দু চার দিন বেচারা জনগণ যাদের হাতে তেমন কোন ক্ষমতা নেই, কিছু যুবকরা ফেসবুকে লিখালিখি করলো, সামাজিক আর যেসব যোগাযোগ মাধ্যম আছে, তারপরে ঠান্ডা হয়ে গেল, কোরআনে কারিম অবমাননা করা হলো আর তারপরে কিছু লিখালিখি হলো, বাস তারপর ঠান্ডা হয়ে গেল, ইত্যাদি নবী করিম সাল্লামের পরিবারকে গালমন্দ করা হলো, তারপর ঠান্ডা হয়ে গেল, খোলাফেরা সেদিনকে গালমন্দ করছে ইসলামের দুশ্মন মুনাফিকরা রাফেজিরা, আর তারপরে তাদের চুপ থেকে গেলেন, তাদের সাথে আমরা বন্ধুত্ব, তাদের সাথে বন্ধুত্ব আপনার, তাদের ক্ষেত্রে নম্রতা, তাদের আন্দোলন আপনাদের জন্য আদর্শ, আউযুবিল্লাহ, যারা আবুবকর ওমর ওসমান তাদেরকে সুবহানাল্লাহ তাদেরকে সবচেয়ে খারাপ মানুষ মনে করে, ইহুদি নাসারা হিন্দু কাফের চেয়ে খারাপ মনে করে, তাদের আন্দোলন আপনাদের জন্য আদর্শ, তাদের দেশ আপনাদের জন্য আদর্শ, তাদের বিপ্লব আপনাদের জন্য আদর্শ, কোন ইসলাম বুঝেছেন? এর চেয়ে বড় গুমরাহি আর কি হইতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিতাকাঙ্ক্ষী নিশ্চয়ই না এই সব লোকেরা। সাত নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি আমল করা ওই রকমই জরুরি যেমন কোরআনে কারীমের আয়াতের উপর আমল করা জরুরি। কারণ অনেকে মনে করেন যে কোরআনে থাকলে ওটার গুরুত্ব বেশি আর হাদিসে থাকলে কম। মানুষের জিজ্ঞাসাতে বোঝা যায়, অনেক সময় একটা মাসালা বললাম হয়তো, তারপরে জিজ্ঞেস করে যে এটা কোরআনে কারিমে আছে না হাদিসে, বলে না এটা কোরআনে কারিমে না হাদিসে আছে। তখন ওর চেহারাটা দেখলে যেন বিষয়টা হালকা মনে হয় ওর কাছে। তাহলে আপনার ইমানে ত্রুটি আছে, ইমানে ত্রুটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলেই আল্লাহ আল্লাহর আনুগত্য হয়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানলো সে আল্লাহকে মানলো, কোরআনে কারিমে নেই মান ইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানলে আল্লাহকে মানা হয় না। সুতরাং কেউ যদি মনে করে যে কোরআনে যেটা আছে সেটা বেশি গুরুত্বপূর্ণ, হাদিস আছে ঠিক আছে ওটাও আছে। জি, যারা আজকাল নতুন ইসলাম পালন করতে চায়, হ্যাঁ মডারেট ইসলাম এক শ্রেণীর লোকেরা, জি এই গুমরাহিতে অনেকে এর নাম দিয়ে, এই নাম দিয়ে হাদিস অস্বীকার তাদের কাছে, তাদের কাছে টাকনার উপরে কাপড় উঠাটা কোন ফ্যাক্টর না। আরে ওটা হাদিসের কথা, এত কোন বাড়াবাড়ি করছেন আপনি, অথচ জাহান্নামে যাওয়ার কথা রয়েছে। আল্লাহ দেখবেন না তাকাবেন না কিয়ামতের মাঠে যারা টাকনার নিচে কাপড় ঝুলাইবে, লায়াদখুলুল জান্নাহ জান্নাতে প্রবেশ করবে না, আল মুসবিল, সুবহানাল্লাহ। তারপর কোন ব্যাপার না, দাড়ি কোন আয়াতে আছে এই যদি প্রশ্ন করে, তার মানে এর কাছে হাদিসের কোন গুরুত্ব নেই, আউযুবিল্লাহ, গোমরা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিতাকাঙ্ক্ষীরা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রেখেছেন এমন কথা নয়, এই হিজবুত তাওহীদ গোমরা, তাদের কথা আমাদের ভাইরা শুনাইলো কি গুমরার গুমরা বলছে যে দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রেখেছেন শুধু, আরবরা রাখতো সেজন্য, আবু জাহল তো রেখেছে, ফেরাউন তো রেখেছে, এমন কি গুমরারা কত বড় এটা ঈমান ভঙ্গকারী কুফরি কথা যে বকরিরও তো দাড়ি থাকে, বকরির দাড়ি থাকে এটা সৃষ্টিগত, কিন্তু আপনাকে তো শুধু সৃষ্টিগত দাড়ি আর কথা বলা হয়নি, আপনাকে বলা হয়েছে যে দাড়ি বাড়াও, এক ঠিক না, কার হুকুম, রাসূলুল্লাহ সাল্লামের হুকুম, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো, যে রাসূলকে মানে না সে আল্লাহকে মানে না, এক নম্বর। দুই নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন ঠিক না, রাসূল কি করেছেন, রাখতে বলেছেন, বাড়াইতে বলে, শুধু রাখতে না বাড়াইতে বলেছেন, বাড়াও আর নিজে রেখেছেন। একজন সাহাবি দাড়ি মোন্ডা ছিল না, ছিল না বলতে পারবেন? কেউ প্রমাণ করে দিই কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো যে একজন সাহাবি দাড়ি মন্ডন করত, আর নবী সাল্লাম কিছু বলেননি, এই কল্পনাও ছিল না তাদের কাছে। তিন নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদের অগ্নি পূজকদের বিরোধিতা করতে বলেছেন, তারা দাড়ি মন্ডন করে, ফাইন্নম ইয়াহলে কোনা লেহাহম, তোমরা দাড়ি বাড়াও। তিনটি দিক রয়েছে দাড়ির, আর আপনার কাছে কোরআনে নাই সেজন্য হালকা হয়ে গেল, সন্ন্যত হয়ে গেল, হ্যাঁ টাকনার নিচে কাপড়ের ক্ষেত্রে আল্লাহ হেদায়ত করে, আল্লাহ হেদায়ত করে এক শ্রেণীর লোককে, কি যে আজব কথাবার্তা বলে যে টাকনা আর নিচে লুঙ্গি চলবে না জুব্বায় অসুবিধা নেই, কথায় এক আরবি জাহেল বলেছে, মিসরি জাহেল, জি আমাদের এক ভাইকে বলছে যে জুব্বাতে অসুবিধা নেই তো, আচ্ছা সব মাবি মুশকিল, জুব্বাতে অসুবিধা নেই, আউযুবিল্লাহ, জাহান্নামে যাওয়ার কাজ করছে চব্বিশ ঘন্টা, কোরআনে নেই সেই জন্য মূল্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিতাকাঙ্ক্ষী নয়, ভালো করে শুনে রাখেন, যেমন আল্লাহর কথা মানবেন তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবেন, আতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, ওয়া মা আতাকুম রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, কত আয়াত এর কোরআনে কারীমে। আট নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যদি জীবদ্দশায় থাকতেন তো সশরীরে তার পাশে গিয়ে সাহায্য করা ফরজ ছিল, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি হিতাকাঙ্ক্ষী হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন, সুতরাং এখন তার সাহায্য কি করে করব, এখনো সাহায্য করা ফরজ, হ্যাঁ ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ বলছেন সূরা তাওবাতে, হে মুসলিম তোমরা যদি নবীর সাহায্য না করো তো জেনে রাখো যে আল্লাহ তার সাহায্য করেছেন, তোমরা না করলে কি হবে? ফাকাদ নাসারাহুল্লাহ, কেমন করে সাহায্য করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সুন্নতের সাহায্য করবে, তার সুন্নতের সাহায্য করবেন, তিনি যে দিন ছেড়ে গেছেন সেই দিনের সাহায্য সহযোগিতা করবেন, দিনকে শক্তিশালী করবেন, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করা। সুতরাং যেসব সুন্নতগুলির গুরুত্ব নেই সমাজে, গুরুত্ব বাড়াবেন, যেসব সুন্নতগুলো মৃত সেই সুন্নতগুলোকে জীবিত করবেন। জুমার দিনে লালবাতি জ্বালিয়ে রাখছে এই বিদাতিরা, সুতরাং সেখানে এই সুন্নত জীবিত হোক, যে বিনা সুন্নতে তাহিয়াতুল মসজিদে বসিও না, এই সুন্নত জীবিত হোক। খুতবা চলাকালীন নামাজ পড়িয়েছেন, আর নিষেধ, কবিরা গুণা করে দিলেন যদি খুতবা চলাকালীন যদি নামাজ পড়ে নেন তাহলে, এই বিদাতিদের কাছে। সুতরাং সেখানে এই সুন্নতগুলো জীবিত করতে হবে, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করা, নবী করিম সাল্লাল্লাহু সাহায্য করা। এরকম বহু সুন্নত মৃত, সেগুলিকে জীবিত করা, আর বেদাত দখল করে নিয়েছে সুন্নতের জায়গায়, সেই বেদাত গুলিকে নির্মূল করা, নিশ্চিন্ন করা, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু সাহায্য করা। তারপরে চার নম্বর বিষয় ছিল কি? আইম্মাতুল মুসলিমিন, মুসলিম শাসকদের, মুসলিম ইমাম, মুসলিম ইমাম হচ্ছে দুই রকম। ইমামের জমা হচ্ছে আইম্মা, হাদিসে কি এসছে, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, আর নাসিহা হচ্ছে, হিতাকাঙ্ক্ষা হচ্ছে মুসলিম ইমামদের জন্য। এখন ইমাম কি? ইমাম মানে হচ্ছে আদর্শ, ইমাম মানে হচ্ছে আদর্শ, কুদওয়া। আল্লাহ রাব্বুল সূরা নাহলের আয়াত নম্বর 120 ইরশাদ করেছে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানেতান লিল্লাহি হানিফা। উম্মাতান মানে এখানে ইমামান, ইব্রাহিম আলাইহিসসালাম আদর্শ ছিলেন এবং আল্লাহর অনুগত ছিলেন। ইমাম মানে হচ্ছে আদর্শ, আদর্শ জনগণের জন্য। আদর্শ কে? জনগণের জন্য আদর্শ হচ্ছে দুই শ্রেণীর মানুষ, এক হচ্ছে আলেম সমাজ, যারা সত্যিকার কোরআন সুন্নাহর আলেম, তৌহিদ এবং সুন্নতের আলেম, যারা শিরকে শিরক বলে, বেদাতকে বেদাত বলে, জি আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের কাজ করে আর মানুষের হিতাকাঙ্ক্ষী হয়, কোরআন সুন্নাহ আর দলিল ভিত্তিক জীবন যাপন করতে বলে, দলিলের সাথে জড়াতে উৎসাহিত করে আর বিনা দলিলে অন্ধ হওয়া থেকে নিষেধ করে। এগুলি হচ্ছে কোরআন সুন্নাহ আলেমের লক্ষণ। জি, তো এই এক দল হচ্ছে ওলামা, আর আরেক দল হচ্ছে আদর্শ শাসক, শাসকরাও আদর্শ। দেখেন নেতারা, রাজনৈতিক নেতারা, দেশের প্রেক্ষাপটে বুঝেন, একটা নেতা যদি কোন এলাকা আসে কত লোক ওখানে হাজির হবে? একটা আলেম আসে তো অত লোক হাজির হয়, যত লোক হাজির হয় এক নেতা যদি আসে তাহলে, ঠিক না? তাহলে বোঝা যাচ্ছে যে এই যে জনগণ যারা, হ্যাঁ এই দলের লোক, এদের কাছে হচ্ছে আদর্শ, নেতা হচ্ছে কি আদর্শ, জি হ্যাঁ শাসক আদর্শ। আর মানুষের একটা স্বভাব, যার কাছে ক্ষমতা থাকে তার পিছনে পিছনে ঘুরে, যার কাছে ক্ষমতা থাকে তার পিছনে পিছনে ঘুরে, এটা হচ্ছে মানুষের প্রকৃতি। এই জন্য আরবিতে একটা কথা আছে, আন্নাস আলা দিনে মুলুকিহিম, মানুষ হচ্ছে নিজের শাসক গোষ্ঠীর ধর্মের উপর। শাসক গোষ্ঠী যদি তৌহিদি হয়ে যায় তো তৌহিদি জনতা হয়ে যাবে। দেশের শাসক যদি পাঁচটা বছর একবারে শক্ত তৌহিদি হয়ে যায়, একবারে শিরক বিদাতকে উৎখাত করে ফেলে, সবাই তৌহিদি হয়ে যাবে। দেশের শাসক যদি একবারে হ্যাঁ আল্লাহওয়ালা পরেজগার বোরখা পরা হয়ে যায় তো দেশের সব মহিলা বোরখা পরে নেবে, ঠিক কিনা? জি, আল্লাহ সালাদিনে মুলুক। আর দেশের শাসক গোষ্ঠী যদি মাকা হয়ে যায় তো দেশের লোকে তো সুবিধাই হল যে আমরাও মাকা। হ্যাঁ জি জি, মুসলিম ইমাম হচ্ছে দুই রকম। ওলামারা বলেছেন যে একদল হচ্ছে আলেমগণ, আলেম কারা? যারা রব্বানি আলেম, যারা হাক্কানি আলেম, কারা বলছে আল্লাযীনা ওয়ারিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তরাধিকারী, ওয়ারিস ইলমান, ইলমের ইবাদতের, শুধু ইলমের না, ইলম পেয়েছে ইবাদত নেই, না না না না, ইলমের ইবাদতের, আখলাক চরিত্রের এবং দাওয়াতের। শুনেন তাহলে কে সত্যিকার আলেম? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইলম হাসিল করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইবাদত নিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আখলাক চরিত্র নিল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দাওয়াত দিয়েছেন হিতাকাঙ্ক্ষী, সেই দাওয়াত দেওয়ার চেষ্টা করল। আলেম হয়ে ঘরে বসে আছে, আলেম হয়ে একটা কথা মানুষকে দিনের কথা শেখায় না, হ্যাঁ হক কথা পৌঁছাই না, জি হ্যাঁ, তৌহিদ সুন্নতের প্রচার প্রসার করেন না, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সত্যিকার ওয়ারিস হতে পারলো না। এরা হচ্ছে সত্যিকার বলছে ওয়াহাওলাহুম উলুল আমরি হাকিকাতান, এরাই হচ্ছে সত্যিকার মুসলিম জনগণের জন্য নেতৃস্থানীয় ব্যক্তি। আসল উলুল আমর বা উলিল আমরে মিনকুম জানলা কোরআনে বলেছে তাদের আনুগত্য করো, আলেম সমাজকে এক নম্বরে বোঝানো হয়েছে। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই চল্লিশ হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি, আর এরা এদের সম্পর্ক আলেম আলেম সমাজের সম্পর্ক চিন্তা করেন জনগণের সাথে, সর্বস্তরের জনগণের সম্পর্ক আলেমের সাথে, ঠিক না? কারণ দিনের মাসলা মাসাইল সকল মানুষের দরকার, আর সকল মানুষ তার কাছে ফিরে যাবে, আলেমের এলমের কাছে ফিরে যাবে। এবং এদের সম্পর্ক নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে, কারণ তাদের উপরে একজন আলেমদের কাছ থেকে দিন জানতে হবে এবং আলেমদের পরামর্শ নিতে হবে, যদি ইসলাম অনুযায়ী যদি দেশ পরিচালনা করতে হয়, ইসলামের বিধিবিধান বাস্তবায়ন করতে হয়, তারা আল্লাহর দিন বর্ণনা করে এবং আল্লাহর দিনের দিকে দাওয়াত দিয়ে থাকে। সুতরাং সত্যিকার অর্থে আইম্মাতুল মুসলিম হচ্ছে ওলামা, ওলামাদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে। আর একদল হচ্ছে ওমারা আল মুনাফেজুন আল শরিয়াতিল্লাহ, যারা ইসলামী শরিয়ার বাস্তবায়ন করবে। জি, এই জন্য শেখ ইবনে উসাইমিন বলছেন যে এই জন্য আমি বলবো বা ওয়ালিহাদা নকুল আল ওলামা মুবাইয়িনুন, আলেমরা বর্ণনা করবে, ওয়াল ওমারাও মুনাফেজুন, আর শাসক গোষ্ঠী তার বাস্তবায়ন করবে। অর্থাৎ যেমন চোরের হাত কাটা, এটা বর্ণনা করবে কে? আলেম বর্ণনা করবেন, আর বাস্তবায়ন কে করবে? কাটবে কে? কাটার হুকুম দিবে কে যে কাটো? এটা শাসক। জি হ্যাঁ, তারা মুনাফেজুন আর ওলামারা হচ্ছে মুবাইয়িনুন, আল্লাহর শরীয়তের বাস্তবায়ন। এই দুই শ্রেণীর নেতৃস্থানীয় ব্যক্তি ওলামা এবং ওমারা নেতৃস্থানীয় ব্যক্তি, এই দুই শ্রেণীর, এদের মাধ্যমে হইতে পারে, আর এদের মাধ্যমেই দিনে দিন শক্তিশালী হইতে পারে, দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হইতে পারে। ওলামাদের হিতাকাঙ্ক্ষী হওয়ার কয়েকটি পদক্ষেপ রয়েছে। এক নম্বর হচ্ছে যে যারা কোরআন সুন্নাহ আলেম মাহাব্বাত হুম, তাদেরকে অন্তর থেকে ভালোবাসবে, তাদেরকে ভালোবাসবে। আজকাল এক শ্রেণীর লোকেরা বড়ই ফেতনা ছড়াচ্ছে, জি হ্যাঁ, সহি আকিদার নামে ফেতনা ছড়াচ্ছে। এদের কাছে আলেমের কোন মূল্য নেই, দু চার লাইন পড়ে নিজেরাই ফতোয়া দেওয়া শুরু করে, আর তারপরে শুধু ভুল ধরা শুরু করে, খালি ভুল ধরা শুরু করে। কার কি ভুল হলো? কোনখানে দুই রকম কথা বলেছে, এখানে একরকম বলেছে, ওখানে আর এক রকম বলে দিচ্ছে। এইরকম যদি চরিত্র আবু হানিফা শাফি মালিক আহমদের যুগে হইত, ইমাম আহমদ রাহিমাহুল্লাহর একটা মাসলাতে চারটা পাঁচটা ফতোয়া আছে। আজকালকার জামানার জনগণ যদি সেই যুগে হইত, তাহলে তো এদের মাটিতে মিশিয়ে দিত, যারা কিচ্ছু জানে না, একটা ফতোয়াতে চার রকম কথা, ঠিক না? এইরকম বেয়াদবি করেননি, কিন্তু আজকাল দু চার লাইন পড়ে ফতোয়া, এ তো ভুল করে দিয়েছে। দেখেন, সহি আকিদা হওয়া মানে এই নয় যে আপনি আদব এহতরাম থেকে স্বাধীন হয়ে যাবেন, কথা বুঝছেন না? বুঝছেন না? সহি আকিদার দোহায় আর এদিকে বেয়াদব বনে গেলেন, এটা বেয়াদবি। সহি আকিদা গ্রহণ মানে বেয়াদব হওয়া নয়, আদবের খেয়াল রাখতে হবে। তারা এতে শ্রম দিয়েছে, কিন্তু মানুষ ভুলের উর্ধে কেউ না। বড় বড় আইমামরা ভুল করেছেন, তো আজকালকার আলেমরা তো ভুল করতেই পারে, কিন্তু আপনি নিজেকে তিন লাইন পড়ে ওই সারিতে গিয়ে একবারে আজকাল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে ফতোয়া দেওয়া শুরু করলেন, গ্রুপ খুলে আর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, আর ব্যাপার বাপরে আমি দায়ী হয়ে গেছি আর মুফতি হয়ে গেছি, আউযুবিল্লাহ। তাহলে এখানে দেখেন দুই দিকে দুটো দল গোমরা, এক দল সহি আকিদার অনুসারী নয় অন্ধভক্ত বেদাতপন্থীরা, আরেক দল হচ্ছে কি সহি আকিদার দোহাই দিয়ে সহি আকিদা যখন গ্রহণ করলো এত সিনিয়র হয়ে গেল, এত সাবালক হয়ে গেছে যে আর আলেমের দরকারই নেই। আলেম ছাড়া কি করে বুঝবেন কোরআন হাদিস? আপনি সরাসরি কি করে বুঝবেন? কয়টা আরবি বুঝেন আপনি? এই দুটো দল গোমরা, কিন্তু ভালো করে শুনে রাখেন, মাঝখানে হচ্ছে হক। সহি আকিদারও হইতে হবে, সহি মানহাজেরও হইতে হবে, আর পথ পদ্ধতিও সহি হইতে হবে, দাওয়াতের তরিকাটাও সহি হইতে হবে, এবং কোরআন সুন্নাহ ভিত্তিক দলিল ভিত্তিক চলার চেষ্টা করতে, চোখ খুলে চলার চেষ্টা করতে হবে। আর তার সাথে সাথে যারা আপনার চাইতে বড় যে কোনো স্তরের আলেম হোক না কেন, তাদের এহতেরাম সম্মান মর্যাদা রাখাও ফরজ এবং তাদের ভালোবাসাও ফরজ। জি, তো আলেমদের ক্ষেত্রে মনে রাখবেন যে তাদেরকে ভালোবাসা, কারণ যদি তাদেরকে না ভালোবাসেন তাহলে তার অনুসরণ করবেন না আপনি। যদি কারো অন্তরে ভালোবাসা না থাকে তো তার কথা আপনি মানবেন না, ফলোই করবেন না, ওর কথার কোনো গুরুত্ব নেই, চারটা পয়সা দাম দিবেন না আপনি। ভালোবাসা জরুরি। এই জন্য এক ষড়যন্ত্র চলছে আজকাল আলেমদের থেকে সরিয়ে দেওয়ার, দুই চার হরফ পড়েই স্বাধীন হয়ে যাও, নিজের থেকে ডাইরেক্ট ফতোয়া দাও কোরআন হাদিস থেকে। এর মাধ্যমে আলেম সমাজ থেকে যখন সরে যাবেন, দলিল ভিত্তিক চলেন কিন্তু আলেমের কাছ থেকে দলিলটা ভালো করে জানার চেষ্টা করেন। আলেম থেকে যখন সরে যাবেন তখন বিভ্রান্তির শিকার হবেন। অবশ্যই আলেমদের সাহায্য নিয়ে দিন পালন করতে হবে, সুতরাং তাদের সাথে ভালোবাসা রাখতে হবে এক। দুই নম্বর, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে সত্য প্রকাশের ক্ষেত্রে। অনেক সময় আলেমের কাছে এলেম আছে কিন্তু অর্থের অভাব, আপনাদের কাছে অর্থ আছে, শক্তির অভাব। আলেমের কাছে এলেম আছে কিন্তু তার প্রভাব কম, প্রভাবশালী নয়। আর আপনি হচ্ছে একজন প্রভাবশালী মানুষ, আপনি যদি পাশে বসে থাকেন তাহলে সে তাওহীদের কথা সুন্নার কথা বলতে পারবে, শিরক বিদাতকে শিরক বিদাত বলতে পারবে। ওর ভয় আর কেউ, একজন চেয়ারম্যান যদি বসে থাকে একজন আলেম গরিব আলেমের পাশে, তো গরিব আলেমের গায়ে কেউ হাত দিবে কোন বেদাতি? কখনো হাত দিতে পারবে না, ঠিক না? একজন এমপি যদি বসে থাকে, একজন মিনিস্টার যদি শুধু একটা কথা বলে টেলিফোন করে থানাতে যে অমোক আলেমের যে ওখানে মাহফিল হচ্ছে, মাহফিল অবশ্যই হবে, সব বাপ বাপ করে পালাবে বিদ্যার্থীরা, ঠিক না? জি, এই কাজটা ফরজ। তো আলেমদের সাথে হক কথা প্রচার প্রসারের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করতে হবে। তারা হয়তো অনেক সময় বই লিখতে পারছেন কিন্তু ছাপাতে পারছেন না, আপনার ছাপাবার ব্যবস্থা করবেন, অথবা কোন একটা বক্তব্য করবেন কিন্তু সেখানে সেই ব্যবস্থা করতে পারছেন না, আপনি ব্যবস্থা করে দেবেন বা আপনার ব্যবস্থা করে দেবেন, এগুলি করা। তিন নম্বর হচ্ছে যে তাদের কেউ যদি মানহানি করে তাদের পক্ষ থেকে আপনি প্রতিবাদ জানাবেন। এমনিতে তিলকে তাল করে শুধু দোষ খুঁজে বেড়াচ্ছে, আরে অমুক আলেমের এই দোষ। যেমন শুনলাম যে কোন একজন সহিহাকিদার ভালো আলেম আর তার একটা মাসলায় ভুল আছে, একটা মাসলায় ভুল আছে, ভুল আছে। অন্য অন্য সহিহাকিদার সমস্ত আলেমেরা বলছে যে না ওইটা ফতোয়া ভুল, কিন্তু তার মানে এই নয় যে ওর মান হানি করে একবারে মাটিতে নামিয়ে দেবেন নাকি না জমিনের তলে নামিয়ে দেবেন। বলছে অমুক হুজুরের কথা বলছে, ডিস্টেনি হুজুরের কথা বলছেন, হুজুরবিল্লাহ বেয়াদবি। আরে কেউ যদি ডিরেকশন কে হালালো করে দেয়, ডিস্টেনি কে হালালো করে দেয়, বলবেন ও ওই ডিরেকশন হুজুরের কথা বলছেন, বেয়াদবি এগুলো, আপনি মানহানি করছেন আপনি। এতে হবে কি, হাজার হাজার তার খেদমত আছে আর মাসলা গুলো সহি বলেছে, সেগুলো কেউ নিতে চাইবে না। আরে তাহলে ওই হুজুরের কোন কথাই নেওয়া যাবে না, ঠিক না? জি হাত, এইগুলো গুমরাই কিন্তু জনগণের, জনগণ অনেক বিভ্রান্তির শিকার হচ্ছে আজকাল এইভাবে। সুতরাং তাদের মান মর্যাদার খেয়াল রাখতে হবে। সামান্য একটু, আরে ওকে দেখলাম, সালাম দিলাম, সালামের জবাবটা পেলাম না, আরে কত মাসলা জিজ্ঞাসা করছিলাম, সময়ই দিল না, ও কি আলেম হইল নাকি, দিলেন একবারে। মানুষ ঘৃণা ছড়ানো, ঘৃণা ছড়ানোর কাজ ইত্যাদি ইত্যাদি, এইভাবে বহু বিষয় রয়েছে যেগুলির মাধ্যমে আজকাল অনেকেই আলেম সমাজের মানহানি করে থাকে। আপনি আলেমের হিতাকাঙ্ক্ষী না, অথচ হিতাকাঙ্ক্ষী হওয়ার জন্য আপনাকে জনগণের আগে আলেমের কথা, শাসকের আগে আলেমের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, কারণ আলেমের কাছ থেকে দিন পাবেন, আপনি শাসকের কাছ থেকেও দিন পাবেন না। তবে যদি কোন আলেম সম্পর্কে শোনেন যে এরকম ভুল করেছে, সেই ভুলটার সংশোধনের উত্তম পন্থা রয়েছে, উত্তম পন্থায় সংশোধনের চেষ্টা করতে হবে, উত্তম পন্থায়, যাতে করে আপনার সেটা সংশোধন উদ্দেশ্য হচ্ছে সেটা সংশোধন যাতে করে হয়ে যায়। আর জনগণ যদি কেউ শুনে নিয়ে থাকে এই বিষয়টা জেনে গেছে আর গুমরা হয়ে যাবে, জানাইতে হবে। আর ব্যক্তি জীবনে যদি কোনো ভুল থাকে তাহলে সেটা তাকে ব্যক্তিগতভাবে সংশোধন করতে হবে। ধরেন একজন আলেম আপনার পাশে বাস করে, সহি আকিদার আলেম, কিন্তু ফজর নামাজে মাঝে মাঝে দেখেন না, আপনি এসে যদি আমার কাছে এসে বলেন বা এই আপনার সাথী বন্ধুরা, আরে অমুক শেখের বা অমুক হুজুরের বাসার আমার গ্রামে, আর ওনাকে তো ফজরে কোনোদিনই দেখি না বা প্রায় দেখি না, ফজরে প্রায় দেখি দ্বিতীয় লাইনে, এটা ভালো কাজ করলেন নাকি? এটা দিয়ে আপনার কি ক্ষতি আর জনগণের কি ক্ষতি? এটা তো ওনাকে, আপনি যদি দরদি হইতেন, হিতাকাঙ্ক্ষী হইতেন, ওনাকে বলতেন যে শেখ আপনারা তো আমাদের আদর্শ পার্সোনাল, হ্যাঁ আপনাকে আমরা আগে দেখতে চাই, হ্যাঁ আপনাকে ফজরে দেখতে চাই, নাহলে আমরা তো ছেড়েই দেবো নামাজ, আপনি ফজরে যদি জামাতে না আসেন তাহলে জামাত নামাজই ছেড়ে দেবো। ভালোভাবে বলতে পারেন আপনি, আর লোকজনের সামনে বলে কি করলেন আপনি? এরকম বহু উদাহরণ রয়েছে। তারপরে যদি দেখেন যে কোন আলেমের সমালোচনা হচ্ছে, আসলে কি কথাটার কোন তথ্য আছে না ভিত্তিহীন কথা, অধিকাংশ ক্ষেত্রে ভিত্তিহীন, অধিকাংশ ক্ষেত্রে ভিত্তিহীন। যেমন বড় বড় সব আলেম সম্পর্কে একবার উড়িয়ে দিল, হ্যাঁ যারে কি বলেছে ইহুদিদের পক্ষে বলেছে, ইসরায়েলের পক্ষে ইহুদির পক্ষে বলেছে, জি সৌদি আরব খুব একজন বড় আলেমের সম্পর্কে বলে মিথ্যা কথা, একবার না মিথ্যা কথা, তাহলে প্রতিবাদ করতে হবে যে সব কথা মিথ্যা। এইরকমই আলেমদের হিতাকাঙ্ক্ষী হওয়ার একটা দিক রয়েছে, পাঁচটি দিক রয়েছে, তার মধ্যে সংক্ষেপ করে দিলাম সবগুলিকে একসাথে বলে। একটি দিক হচ্ছে যে যদি দেখেন যে একজন আলেমের মুখ দিয়ে এই ভালো কথাটা বলিয়ে নেওয়া দরকার, আমি বললে তো কেউ শুনবে না, আমি বললে তো এটার কেউ গুরুত্ব দিবে না, কিন্তু এই কথাগুলি আলেমের মুখ দিয়ে বলিয়ে নিতে হবে, তাহলে খুব সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন যে শেখ এই বিষয়টি আলোচনা করেন, এই সময়টাই আলোচনা করেন, সময় উপযোগী এই সময়টাই, বা এই এলাকাতে এই এলাকাতে এই বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে, এগুলো হচ্ছে আপনার কি আপনার সহযোগিতা করা আলেমের সাথে। জি হ্যাঁ, এইরকম পন্থার ক্ষেত্রে আপনি এই ভঙ্গিমাতে আলোচনা করেন, দেখছেন যে ওনার আলোচনা দ্বারা ফায়দা হবে, কিন্তু ভঙ্গিমাটা যদি একটু এরকম হয়ে যায় তাহলে আরো ভালো, তরিকাটা যদি এরকম হয়ে যায় তো আরো ভালো, তাহলে এই পরামর্শগুলি দিবেন, এগুলো হচ্ছে আপনার হিতাকাঙ্ক্ষী দরদি হওয়া। শাসক গোষ্ঠীর হিতাকাঙ্ক্ষী হইতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালি আইম্মাতুল মুসলিমিন, তার একটি দিক হচ্ছে তাদেরকে শাসক হিসাবে মানতে হবে, যে দেশ বিনা শাসকে অচল, যে দেশে শাসক নেই অথবা শাসকের ক্ষমতা গোটা দেশের উপর চলে না সেই দেশে কোন নিরাপত্তা নেই। কথা বোঝা গেছে কিনা? এক সময় কয়েক বছর আগে, এখনো আল্লাহ জানে কি অবস্থা আছে, বর্তমান বলতে পারেন, কয়েক বছর আগের কথা বলছি, আফগানিস্তানের খবর শুনলাম, জি হ্যাঁ হামিদ কারজাইর যুগে, কয়েক বছর আগে মাত্র হামিদ কারজাইর যুগে, যে মাগরেব পরে আর প্রশাসনের কোন ক্ষমতা এমনকি রাজধানীতেও চলে না, বাকি দেশে তো কোনো খবরই নেই, তো যেই দেশে প্রশাসনের কোনো ক্ষমতাই চলে না সন্ধ্যা হয়ে গেলে তাহলে সারা রাত মানুষ নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছে, ঠিক না? যে যাকে ইচ্ছা খেয়ে নিবে, যে যাকে ইচ্ছা জবাই করে দিবে, যে যাকে ইচ্ছা লুটে নিবে, কথা ঠিক কিনা? আপনি কি চান ওই রকমই? শাসন ছাড়া কোনদিন দেশে শান্তি প্রতিষ্ঠা হইতে পারে না, সুতরাং তাদের নেতৃত্ব মেনে নিতে হবে এবং তাদের মালিকানা মেনে নিতে হবে, বিশেষ করে মুসলিম শাসকের ক্ষেত্রে। অমুসলিমও যদি আর কেউ অমুসলিম দেশে নসিম অমুসলিম দেশে বাস করেন, সেখানে কি আপনি অশান্তি সেখানে সৃষ্টি করবেন? সেখানেও যাতে করে বৃহৎ স্বার্থে, দেশের স্বার্থে এবং দেশের নিরাপত্তার স্বার্থে যেগুলি কল্যাণের বিষয় সেটা করতে হবে এবং সেই পদক্ষেপ নিতে হবে। দুই নম্বর বিষয় হচ্ছে মুসলিম শাসকদের ক্ষেত্রে যে তাদের ভালো দিকগুলি তুলে ধরতে হবে। আজকাল অধিকাংশ মানুষের সহ হচ্ছে সরকারের শুধু খারাপ দিক তুলে ধরা, ভালো দিক আমরা তুলে ধরতে জানি না, যে কোনো সরকারের হোক না কেন, যে কোনো সরকারের, পৃথিবীর সবচেয়ে ভালো সরকার মুসলিম দেশ হিসাবে কোন দেশ হইতে পারে? সৌদি আরব। অধিকাংশ জনগণের কাছে শুধু খারাপ দিক শুনবেন, ভালো দিক শুনতে পাবেন না, কোনো ভালো দিক শুনতে পাবেন না। কি শুনবেন? আরে এই আইন হইলো তো, এই হইলো তো, সেই হইলো তো, আমাদের এই ক্ষতি হইলো তো, এই হইলো, এগুলি শুনতে পাবেন, কখনো শুনবেন না। অথচ দেখছেন হয়তো অনেক ভালো কথা, ভালো জিনিস দেখছেন, জানছেন, তায়েফ থেকে 75 কিলোমিটার দূরে যে বনি সাদ গোত্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মায়ের এলাকা, দুধ বাপের এলাকা, হ্যাঁ সেই এলাকাতে গাছের পূজা হচ্ছিল, পাথরের পূজা হচ্ছিল, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আর ইন্দোনেশিয়া মালয়েশিয়া শ্রীলঙ্কা এসব বেদাতি দেশ থেকে এসে লোকেরা আফ্রিকা থেকে এসে কি করত, গাছকে নিজের চোখে দেখলাম, এই গতকালকে পরশু দেখলাম, গাছকে জড়িয়ে ধরছে, গাছকে চুমা দিচ্ছে, মহিলারা জড়িয়ে ধরছে, পুরুষরা জড়িয়ে ধরছে, আর গাছ গাছে একটু টিস্যু বা রুমাল দিয়ে তো সব ভালো হয়ে যাবে, এই গাছ সব ভালো করে দিবে, পাথর পাথর পাথরে তাবার রোগ হাসিল করছে, এই পাথর যেহেতু নবী সাল্লাল্লাহু ছোটবেলায় এই এলাকায় ছিলেন সেই জন্য এই পাথরগুলির উপর কত চলাফেরা করেছেন, আর ওই গাছ সম্পর্কে কোন আকিদা হবে যে ওই যুগেরই হয়তো গাছ, এরকম ভ্রান্ত আকিদা আছে। এই সৌদি সরকার জাযাহুমুল্লাহ খাইর, আল্লাহ তাদের হেফাজত করুক, কি অর্ডার করলো এই গত দুদিন আগে অর্ডার হলো যে এই গাছগুলিকে একেবারে কেটে ফেলো আর পাথরগুলিকে এখান থেকে সরিয়ে দাও, একেবারে সমতল নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে, ওই জায়গা আসলে আর কেউ চিনতেই পারবে না যে এইটা সেই জায়গা, যে সিরকের আড্ডাখানাকে উৎখাত করে দেওয়া হলো, কেউ কি ভালো গুণগুলি তুলে ধরছেন না, এগুলি তুলে ধরেন না, এগুলি তুলে ধরবেন না। জি সবচাইতে বেশি সংখ্যায় যে আস্থানাতে যে কবরে পূজা হয় আর ওরুস হয় আর সিজদা হয় সেটা হচ্ছে আপনার ইরানে। আর ইরানের প্রশংসা একসঙ্গে লোকেরা করে। একটু আগে বললাম যারা সাহাবাই কেরামের সকলের দোষ মাত্র চার পাঁচজন ছাড়া সকলকে কাফের মনে করে, তাদের সাথে বন্ধুত্ব। জি, শাসক গোষ্ঠীর ভালো দিক তুলে ধরতে জানেন না, শুধু খারাপ দিক। খারাপ দিক তুলে লাভটা কি আছে? কোন লাভ নেই। ভালো দিক যদি আলোচনা করেন তো কিছু লাভ আছে, এবং তাদের জন্য দোয়া করেন। ইমাম আহমদ রহমতুল্লাহ বলতেন যে আমার যদি দোয়া আমি জানতাম যে আল্লাহ কবুল করবেন, তো আমি সব দোয়াটাই শুধু এই লাজা আলতাহলি সুলতান শাসকের জন্য, দেশের রাজা বাদশাহদের জন্য আর শাসক নেতাদের জন্য করতাম। কারণ দেশের যদি নেতারা ঠিক হয়ে যায় গোটা দেশ সোজা হয়ে যাবে, আর নেতারা যদি বাঁকা হয়ে যায় তো গোটা দেশের অবস্থা খারাপ হয়ে যাবে, বারোটা বেজে যাবে। তো মুসলিম শাসকদের ভালো গুণগুলি তুলে ধরতে হবে। অনেক ভালো গুণ আছে, খোঁজ করেন ভালো গুণগুলি তুলে ধরবেন। আর মুসলিম শাসক রাজ্যে সব জায়েজ আইন কানুন তৈরি করবে, সেগুলি মেনে চলতে হবে। না জায়েজ কোনো কথা বলে তাহলে সেখানে চুপ থেকে যান, সেখান থেকে সরে পড়েন। আর যারা সেখানে প্রতিবাদ করতে পারবে, আপনার যদি সেরকম ক্ষমতা থাকে প্রতিবাদ করার তো প্রতিবাদ করেন, কিন্তু আপনার ফরজ আইন না। আপনার চাইতে বড় বড় মানুষরা আছে, তাদের বেশি ফরজ হয়ে আছে, হয়তো তাদের দ্বারা ওই কাজটি হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে আপনার দ্বারা আসলে কাজ হবে কিনা, রাস্তায় নেমে যাওয়াই শুধু যে সংশোধন তা নয়, আপনাকে আসল উদ্দেশ্য হচ্ছে সংশোধন হইতে হবে। সংশোধন কি করে হবে চিন্তা করুন আপনি। আপনি যদি আপনার কফিলের বিরুদ্ধে আন্দোলন করে বেরিয়ে যান তো কোম্পানি সংশোধন করতে পারছেন কি? শাসকের কথা বাদ দেন, একটা কফিল তার কর্মচারী হচ্ছে দশ বিশ জন, এই দশ জন যদি স্ট্রাইক করে, ধর্মঘাট করে, বা যদি আন্দোলন করে অফিস ঘেরাও করে, সংশোধন হবে না আরো ভাঙচুর হবে, সবগুলোকে এক্সিট লাগিয়ে দিবে, ঠিক না? তাহলে উদ্দেশ্য তো এইটা না, উদ্দেশ্য হচ্ছে সমাধান। সুতরাং আপনাকে উত্তম পন্থের সমাধান খুঁজতে হবে। চার নম্বর হচ্ছে শাসক গোষ্ঠীর ক্ষেত্রে যে তাদের দোষ ত্রুটি যথাসাধ্য লুকিয়ে রাখবেন। কারণ দোষ ত্রুটি যদি চর্চা করেন তাহলে এতে মানুষের অন্তরে আরো দুশ্মনী বাড়বে, বিদ্বেষ বাড়বে, কলহ সৃষ্টি হবে, আর এতে হবে কি আরো অশান্তি বিরাজ করবে। যখন ওরা জানতে পারবে দমননীতি অবলম্বন করবে, আর আপনারাও তাদের ক্ষেত্রে শত্রুতা বাড়াবেন। সুতরাং কোন দিক থেকে কোন শান্তি কায়েম হয়নি এবং হবেও না। পাঁচ নম্বর হচ্ছে যে তাদের দোষ ত্রুটি যদি হয়, তার মানে এই নয় যে তাদের বিরুদ্ধে বেরিয়ে যাবেন আপনি, তাদের রক্ত হালালের ফতোয়া দিবেন আপনি, কাফের বলবেন আর তাদেরকে ফাসেক বলবেন, না তাদেরকে ইসলাম থেকে খারিজ করবেন, আর তাদের বিরুদ্ধে আপনি অস্ত্র নিয়ে বেরিয়ে যাবেন বা রাস্তাঘাটে বেরিয়ে গিয়ে ভাঙচুর করবেন, এগুলো ইসলাম শিখাই না। আর মনে রাখবেন যে এর মানে এই নয় যে তাদের দোষ ত্রুটি লুকিয়ে রাখবেন, যেটা চার নম্বর পয়েন্ট বললাম। এর মানে এই নয় যে দোষ ত্রুটি জনগণের সামনে থেকে লুকিয়ে রাখলাম মানে ওদেরকে আর কিছুই বলবো না শাসক গোষ্ঠীকে, তা না। আর শাসক গোষ্ঠী যদি সংশোধনের জন্য বড়রা কিছু বলেন তো জনগণকে এসে লেকচারে বলতে হবে, দেখেন আমি কিন্তু শাসককে বলেছি যে এই অন্যায় কাজগুলি আপনারা করবেন না, এটা তরিকা না। অনেকে কিন্তু মনে করে, এটা মনে করে না যে আলেমরা কি করেছে চুপ করে বসে আছে, এরা সরকারকে বলতে পারে না। হ্যাঁ, যদি সরকারকে বলে আপনাদেরকে এসে বলতে হবে মাহফিলে যে আমরা বলেছি এই কথাগুলি, বলতে হবে নাকি? শুনেন সাহাবীর আদর্শ, শুনেন নবী সাল্লামের পরে আমাদের আদর্শ কারা? সাহাবাই কেরামগণ। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কে চিনে তাকে? সাহাবীর ছেলে সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পালক পুত্র নাম কি ছিল? যায়েদ বিন হারেসা। তার ছেলের নাম ছিল ওসামা, নবী সাল্লামের পালক পুত্রের ছেলে মানে নাতি। হ্যাঁ, পালক পুত্র ছেলে। এ ওসামাকে খুব ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন হাসান হোসেনকে ভালোবাসতেন। হিব্ব রাসূলুল্লাহ হাদিস আছে, রাসূল সাল্লামের প্রিয়জন একবারে, খুব প্রিয়। সতেরো বছর বয়সে ওসামার নেতৃত্বে আবুবকর, ওমর, উসমান সবাইকে হুকুম হয়ে গেছে যে যাও, যাইছো ওসামাই রোমদের বিরুদ্ধে জিহাদ করার জন্য যাও। নবী সরে ইন্তেকাল হয়ে গেল, জোরফ নামক স্থানে থেমে গেলেন। পরে আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমলে প্রথম এই কাজটি করা হলো যে যাও, নবী সাল্লাম যেহেতু তোমাদেরকে পাঠিয়েছেন এখন যেতে হবে তোমাদেরকে রোমানদের সাথে লড়াইয়ের জন্য। এই ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু লোকের আসলো, কিছু তাবেইন আসলো, সাহাবীরা আসলো, ছোট পরবর্তীকালে সাহাবীরা এসে বলল যে এই যে খলিফাদের, বিশেষ করে উসমান রাজার যুগে কিছু সমালোচনা শুরু হয়ে গেছিল, সমালোচনার ক্ষেত্রে ইন্ধন জোগিয়েছিল এই ইহুদি মোনাফিকরা, সাবাই আবদুল্লাহ বিন সাবাই ইহুদি, এমন দেশের সে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু আসলে মোনাফেক, ইসলামকে ধ্বংস করার জন্য সে ইসলামের কালিমা পড়েছিল। এই সাবাই চক্রান্তে মুসলিমদের মোগল দলই ঘরে ঘরে যায় আর বলে যে উসমান এই কাজ করছে, এই ভুল করছে, এই ভুল করছে, ওর মধ্যে অনেকে বিশ্বাস করে ফেলে, কোন একটা ছোট কিছু হলে ওটাকে তিলকে তাল করে দেয়। এইরকমই তার পক্ষ থেকে যে খলিফারা ছিলেন বা তার পক্ষ থেকে যে আমিরগুলো ছিলেন, আমির বিন আস, ওথমান বিন গিরা, বিন শোবা বা এরকম যারা ছিলেন, তাদের কিছু হয়তো সামান্য কিছু দোষ টোষ থাকলে, মানুষ মাত্র দোষ থাকতে পারে, এদেরকে কেন বলেন না? ওসামা বিন যায়েদের কাছে লোকেরা এসে বলল যে আনতা লাম তাফাল ওয়ালান তাকুল লি ফুলানিন ও ফুলানিন ইয়ানুল খলিফা, আপনি কিছু করছেন না, আপনি খলিফাকে কিছু বলছেন না, আপনি খলিফার সাথে দেখা সাক্ষাৎ করে কিছু কি করলেন না করলে কিছু বলছেন না, এগুলো সংশোধন করবেন না, এই ধরনের কথাবার্তা লোকেরা বলতে আসলো। তখন তিনি উত্তরটা কি বলেছেন শুনেন, ফাকালা কালামান, এই কথাটা বলেছেন শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ নকল করছেন, আতুরিদুনা আন ওয়াহাদ্দিসাকুম বিকুল্লি মা ওয়াহাদ্দিসু বিহিল খলিফা, তোমরা কি এটাই চাও যে তোমাদেরকে সব কথা এসে বয়ান করবো হে জনগণ মদিনাবাসী, যে আমি খলিফার সাথে এই কথাগুলি বলে আসলাম, খলিফাকে এই উপদেশগুলি অ্যাডভাইসগুলি করে আসলাম, খলিফার এই ভুলগুলি সংশোধনের চেষ্টা করে আসলাম, এগুলি আপনাদেরকে শোনাইতে হবে না? এতে কি হবে? ফিতনা হবে, মানহানি হবে না, মানে হবে না? আরে খলিফার কথা তো বাদ দেন, এবং আমারই ধরেন কোন ভুল পেলেন আপনারা অফিসে এসে, একজন আপনাদের মধ্যে মাশাল্লাহ আসলেন কোন একজন দিনী ভাই, আসার বলে শেখ এটা কিন্তু ঠিক হয় না, আমি বলি যা যাক আল্লাহ খের, আমি যদি ভালো মানুষ আর আসলে ভুল হয় তো উচিত হবে যে যাক আল্লাহ ভালো কাজ করলেন, ঠিক আছে আমি ঠিক করে নিলাম। তারপরে ওখান থেকে আসলো ওই লোক, আসার পরে বললো আপনারা বসে আছেন এরকম, বা জুমাবারে আরো মাশাল্লাহ 300-400 লোক বসে আছেন, আর আসার পরে বললো যে দেখেন আপনাদের যে একটা আপত্তিকর বিষয় আপনারা আলোচনা করছিলেন শেখ সম্পর্কে, আমি কিন্তু বলে আসলাম শেখ সংশোধন করে নিয়েছেন, বোঝা গেছে কিনা? শেখ কি করেছেন? মেনে নিয়েছেন কথাটা, আমার ইজ্জত করলেন না মানহানি করলেন? মানহানি করলেন, বুঝে আসে না? তো যদি আমার মানহানি করে দেন আমি কি খুশি হব? আমাকে বলে আসলে ঠিক হয়ে গেল, তারপর আপনাদেরকে এসে শোনাচ্ছে, তো আমার মানহানি হলো না? আমারই যদি মানহানি হয়ে যেত একজন শাসকের কি করলেন অবস্থাটা গোটা দেশবাসীর কাছে, তাকে ঠিক না প্রচার মাধ্যমে যদি সেটা ছেড়ে দেন, হ্যাঁ দিলেন ফেসবুকে ছেড়ে দিলেন, আপনি হোয়াটসঅ্যাপে ছেড়ে, গ্রুপে ছেড়ে দিলেন, একবারে টিভিতে বা এতে সাংবাদিকদের কাছে কোন পত্রিকাতে ছাপিয়ে দিলেন যে এই শাসক গোষ্ঠীর কাছে আমি গিয়েছিলাম, আমি অমুক আলেম সাহেব গিয়েছিলাম, আর যাওয়ার পরে নসিহত করলাম, বরবাদ করে দিলেন আপনি। এটা তরিকা না আসলে সংশোধন, আর এটা তরিকা না যে সংশোধন করে এসে আপনাদেরকে আবার জানাইতে হবে। যারা বড়রা সংশোধন করবেন তারা শাসক এবং বড়রা জানলেন অতটাই যথেষ্ট, জনগণকে জানতে হবে এই বিষয়গুলি, না এটা আরো ফিতনা হবে। কথা লম্বা হয়ে যাচ্ছে, শেষখানে পাঁচ নম্বরে চলে আসি এখন। যতক্ষণ পর্যন্ত চার নম্বরে শাসক গোষ্ঠী যতক্ষণ প্রকাশ্য কুফুরি না করেছে বের হওয়া যাবে না, তারপরে বের হওয়া জায়েজ ওলামারা বলেছেন, ওয়াজেব বলেন নাই, শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তারপরে দেখতে হবে যে বের হয়ে লাভ হবে কি না, এটা একটা দেখার বিষয় না, লাভের চাইতে ক্ষতি বেশি হবে, কারণ উদ্দেশ্য হচ্ছে সংশোধন, কিন্তু আপনার বেরিয়ে গিয়ে মানি না মানি না এই করতে গিয়ে যদি আরো বরবাদি হয় তো বরবাদি উদ্দেশ্য ছিল দেশের, দেশের সর্বনাশ করার উদ্দেশ্য ছিল না, মোটেই না। পাঁচ নম্বরে বলছে ও আম্মাতেহিম, মানে হিতাকাঙ্ক্ষী হবে কার? জনগণের, এই জনগণের হিতাকাঙ্ক্ষী, এটা হচ্ছে আসল বিষয় যা জানতে হবে। আল্লাহর হিতাকাঙ্ক্ষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিতাকাঙ্ক্ষী হওয়া, আল্লাহর কিতাবের হিতাকাঙ্ক্ষী হওয়া, আলেম ওলামাদের হিতাকাঙ্ক্ষী হওয়া, শাসক গোষ্ঠীর হিতাকাঙ্ক্ষী হওয়া, তারপরে পাঁচ নম্বরে জনগণের হিতাকাঙ্ক্ষী কেমন করে হবেন, দু চারটি কথাতে শেষ করে দিচ্ছি। জনগণের হিতাকাঙ্ক্ষী হবেন একজন মুসলিম হিসাবে, প্রত্যেক মুসলিমকে ভালোবাসবেন, অন্তর থেকে ভালোবাসবেন, মুসলিম ওর আকীদা আমল হিসাবে ভালোবাসবেন, যার যত ভালো গুণ আছে তত বেশি তার জন্য ভালোবাসা। মানুষ হিসাবে মুসলিম না হইলেও হয়তো প্রতিবেশী, তার সাথে সদ্ব্যবহার করবেন। হ্যাঁ, অন্তরের ভালোবাসার বিষয়টি ভিন্ন, যেটা আল্লাহকে যারা ভালোবাসেন তাদের ক্ষেত্রে আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু তাদের সাথে সদ্ব্যবহার করতে বলেছেন, আনতাবার রুহু মতুকসেতু ইলাইহিম আল্লাহ বলেছেন সূরা মুমতাহিনাতে। কি করতে হবে? তাদের সাথে সদ আচরণ করতে হবে, অমুসলিমদের সাথে সদ্ব্যবহার করবেন এবং তাদের সাথে সুবিচার কায়েম করবেন, ভালো আচরণ করবেন, যাতে করে তারা মুসলিমদের সম্পর্কে একটা ভালো ধারণা রাখে, খারাপ ধারণা না রাখে। ভালোবাসবেন মুসলিম হিসাবে মুসলিমকে, হাসি মুখে সাক্ষাৎ করবেন, দেখা হলে সালাম করবেন, সালাম দিলে সালামের জবাব দিবেন, জবাব দেওয়া ওয়াজিব ফরজ, এবং হিতাকাঙ্ক্ষী দরদি হবেন, ব্যথায় ব্যথিত হবেন, সমবেদনা জ্ঞাপন করবেন, সার্বিক ক্ষেত্রে যতটা যে যার সাহায্য করতে পারেন সাহায্য করবেন, যার দ্বারা মানুষের উপকার হয় অপকার না হয়, লাভ হয় ক্ষতি না হয়, এই চেষ্টা করবেন। এবং শেষখানে একটি কথা বলে শেষ করে দেব, আপনি আপনার জন্য যেটা ভালোবাসেন সেটা অন্যের জন্য করার চেষ্টা করবেন। এটা নবী করিম হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, অতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যেটা নিজের জন্য ভালোবাসে সেটা অন্যের জন্য ভালো না বাসবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি নিজের জন্য যেটা ভালোবাসেন, কে মান ইজ্জত নষ্ট হওয়া ভালোবাসে বসে, সুতরাং কারো মান ইজ্জত নষ্ট করবেন। কে ভালোবাসেন আমার গিবত করে বাড়াই লোকে, দুটা লোককে যদি কথা বলতে দেখেন আর ওদের সাথে একটু আপনার সন্দেহ সন্দেহ আছে আর আপনাকে দেখছে আর একটু মানে ভয়ে ভয়ে কথা বলছে, তখনই আপনার সন্দেহ হয়ে যাবে আমার সম্পর্কে কিছু বলছিল, আমি আসতে কেন বন্ধ করে দিল। শয়তান বলে না, বলে না শয়তান, কিন্তু অসহসার দেয়, এটা কি ভালো লাগছে? যখন ভালো লাগছে না তো আপনি এরকম কাজ করবেন না, চুগলখড়ি করবেন না, কথা লাগানোর মাধ্যমে শের জাদুর মতো দ্রুত সম্পর্ক খারাপ হয়ে যায়, দ্রুত সম্পর্ক একেবারে গাঢ় সম্পর্ক ছিল, ভিতরে একটা লোক ঢুকলো আর ঢুকার বললো আরে আপনার সাথে খুব মধুর সম্পর্ক না, খুব ভালোবাসেন, আপনার সম্পর্কে বলছিল যে আপনি নাকি একটা খারাপ লোক, শেষ সব শেষ, ঠিক না, বাপ্পাটা তো সম্পর্ক খারাপ, হ্যাঁ স্বামী স্ত্রীতে সম্পর্ক খারাপ চুগলখড়ি করে, হ্যাঁ ভাই বোনে সম্পর্ক খারাপ, জি ভাই ভাই সম্পর্ক খারাপ, আত্মীয় স্বজন সম্পর্ক খারাপ চুগলখড়ি করার কারণে, এইরকম বহু খারাপ দিক রয়েছে। এক কথায় মানুষের সার্বিক কল্যাণ চাইবেন, আপনি যেটা নিজের জন্য কল্যাণ মনে করেন সেটা করলেন, আপনি যেমন আপনার টাকা পয়সার ক্ষেত্রে কোনটা ভালোবাসেন সেটা আপনি অন্য ভাইয়ের ক্ষেত্রে ভালোবাসেন, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে কোনটা ভালোবাসেন ওইটা আপনি আপনার প্রতিবেশীর ছেলে মেয়েদের ক্ষেত্রে ভালোবাসবেন। হ্যাঁ আপনার মেয়েরা মানিজ্যতে থাকুক, তাদের শালীনতা বজায় থাক, আর আপনি আপনার স্ত্রীর সাথে নিয়ে আপনার প্রতিবেশীর বউকে নিয়ে আপনি রসিকতা করছেন, আপনার মেয়েদের ক্ষেত্রে আপনার খুব গায়রত আছে, আত্মমর্যাদা বোধ আছে, কিন্তু আপনার প্রতিবেশীর মহিলারা এদিক সেদিকে একটু বেরোলে খারাপ নজরে তাকান, আপনি কি স্বভাব আপনার, জি হ্যাঁ আপনি হিতাকাঙ্ক্ষী না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বিক ক্ষেত্রে হিতাকাঙ্ক্ষী হওয়ার তৌফিক দান করেন, এবং এই হাদিসটি বুঝে নেওয়ার পরে পুরোপুরি আমল করার জন্য তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নসিহার তৌফিক দান করেন, আল্লাহর কিতাবের জন্য নসিহার তৌফিক দান করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নসিহার তৌফিক দান করেন, এবং ওলামায়ে কেরামদের নসিহার তৌফিক দান করেন, শাসক গোষ্ঠীর সাথে হিতাকাঙ্ক্ষী হওয়ার এবং নসিহার তৌফিক দান করেন, জনগণ যে কোনো মুসলিম যে কোনো মানুষের সাথে হিতাকাঙ্ক্ষী দরদি হওয়ার জন্য তৌফিক দান করেন, অমুসলিমদের ক্ষেত্রে হিতাকাঙ্ক্ষী হওয়া হচ্ছে তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা করেন। আজকে যদি ভালো ভালো খাওয়াই ওইদি কোন অমুসলিমকে মরলেই জাহান্নাম, কোন দরদি হইলাম এমন খাতির করে তাই অমুসলিমের, বরং তাকে যদি ইসলামের দাওয়াত দিতাম তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিতাম। একটা গুমরার লোক একটা বিদাতির লোক যদি বিদাত থেকে শিরক থেকে বেনামাজি থেকে বাঁচিয়ে নিতে পারি, নামাজ ধরিয়ে দিতে পারি, তাওহীদ সুন্নাহ ধরিয়ে দিতে পারি, তাহলে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলাম, এটা হচ্ছে সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী হওয়া। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক ক্ষেত্রে আমাদেরকে হিতাকাঙ্ক্ষী হওয়ার তৌফিক দান করেন, আমাদের মধ্যে ভালো চরিত্র নিয়ে আসার তৌফিক দান করেন, মন্দ চরিত্র থেকে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।